বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয় গোপীজন সমাযূত বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুবশ্চ কৃপা সিন্ধুবেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব বৃন্দাবন তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদিরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তোরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট আর্য বচসা জদগাদরণ্যম মায়া মেঘদৈতেপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইয়ৎপাদ পল্লবনখ ছন্দমনি ছটায়া বিস্ফুজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকেতনৈক পিতরো কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিঞ্চ মুক্তিঞ্চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মনাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথম বাগীষজস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। শিশিল ভক্তি সিদ্ধান্ত, শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যখন আমাদের এই চক্ষু জগতের কোনো বস্তু দেখবার জন্য আর ব্যস্ত হয় না, যখন আমাদের এই কর্ণ জাগতিক কোনো বিষয় শুনবার জন্য লোলুপ হয় না, ব্যস্ত হয় না, যখন আমাদের এই বাগযন্ত্র জড়জগতের কোলাহল উচ্চারণ করবার জন্য ব্যস্ত হয় না, সমস্ত ইন্দ্রিয় যখন জড় বিষয় থেকে উপরত হওয়ার চেষ্টা করে, সেই সময়তে অন্তর্মুখী এক ভাবের সৃষ্টি হয়। এই অবস্থাটা কোনো স্বাভাবিক কথা নয়, তখন ভগবানকে জানবার ধীরে ধীরে যোগ্যতা উপস্থিত হয়। যতক্ষণ পর্যন্ত বহিঃপ্রজ্ঞা চালিত, যতক্ষণ পর্যন্ত বহিঃপ্রজ্ঞা চালিত ইন্দ্রিয়গ্রামের দ্বারা আমি জড়জগতের সমস্ত বিষয়েতে পাঞ্চাল দেশেতে আমি রমণ করি, পাঞ্চাল দেশ বলা হয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পঞ্চ বিষয়েতে পাঞ্চাল দেশে যখন আমার এই জড় মন ইন্দ্রিয় সমেত বিচরণ করবার চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত অধ্যক্ষজ বস্তু ভগবানকে জানবার আমার যোগ্যতা হয় না। অধ্যক্ষজ বস্তু এবং অক্ষজ বস্তু সম্বন্ধে আগেও আলোচনা হয়েছে। অক্ষজ বস্তু যেগুলো নাশবান, যেগুলোর কোনো অস্তিত্ব ত্রৈকালিক বিচারেতে থাকে না, ত্রৈকালিক বিচারেতে অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে যে বস্তুর কোনো নিত্য স্থায়িত্ব নাই তাকে বলা হয় অক্ষজ বস্তু, যেটা আজ আছে কাজ নাই। আর যে বস্তুর কে বলা হয় সৎ, সৎ সৎ কথার মানে হলো যেটা নিত্য অবস্থান যার সৎ, সেই বস্তু অধ্যক্ষজ বস্তু, যিনি সচ্চিৎ আনন্দময়। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সর্বাঙ্গীন রসময় আলোচনা হওয়া দরকার এই বদ্ধ সমাজে। যদি কাউর শ্রীকর্ণে বিন্দুমাত্র এই সমস্ত অপ্রাকৃত কথা প্রবিষ্ট হয়, আমি নিশ্চিত পরিমাণে এ কথা বলতে পারি, তারা ধীরে ধীরে জড় বিষয় থেকে উদ্ধার পেয়ে অপ্রাকৃত জগতের অমৃতময় সাগরে অবগাহন করতে সুযোগ পাবেন। গৌড়ীয়গণের অধিদেবতা শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণবস্তু, তিনিই এসছেন সাক্ষাৎ কৃষ্ণবস্তু, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসছিলেন জগৎবাসীকে কৃপা করবার জন্য। কারণ কৃষ্ণস্বরূপে তিনি যে লীলা করেছেন তাতে সকলে কৃপা পেতে পারে নাই। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই অবতার, এতে আপামর সকলেই কৃপা লাভ করবেন, এই উদ্দেশ্যে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। নাভজিত দে দেয় প্রেম ধন ইত্যাদি আলোচনা আমি করেছিলাম, কালকেও বোধহয় উত্থাপন করেছিলাম। যদি নরোত্তম ঠাকুরের এই কথাটা সত্য বলে প্রমাণিত না হয় তাহলে তিনি মহাজন হলেন কি করে? নাভজিতে দেয় প্রেম ধন, ভগবান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যখন প্রকট বিহার করেছিলেন তখন সেখানে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। চৈতন্য মহাপ্রভু যখন প্রকট বিহার করেছিলেন সেখানে স্পেশাল একটা বিষয় হয়েছিল, যজ্ঞাযজ্ঞ বিচার করেননি, পাত্রাপাত্র বিচারানাম না করুতে না স্বপরম বিখ্যাতে, দেয়া দেয় বিচার করেননি, একে দেবো একে দেব না ইত্যাদি বিচার ছেড়ে দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অবতারটাকে বলা হয় এই জন্য মহাবদান্য অবতার। তিনি যার পাত্র নাই, কথাটা অনেক সহজ করে বলতে হবে, সকালে একবার এক ঘন্টা দেড় ঘন্টার জন্য এসে এখানে বুঝে গেছি যে গৌড়ীয় গগনের যে টিপিক্যাল দার্শনিক আলোচনা এখানে সম্ভব হবে বলে মনে হয় না, তখন আমি গুটিয়ে নিয়েছি নিজেকে, একটু সরলভাবে আলোচনা করতে হবে। সেই জন্য যারা গৌড়ীয় মঠের অপ্রাকৃত কথা শ্রবণ করে অভ্যস্ত তাদের তো আনন্দ লাগবেই, কিন্তু সেই সমস্ত সাহিত্যিক ভাষা দার্শনিক ভাষা জাগতিক লোকেদের দৃষ্টিগোচর হবে না, অনুভবগোচর। দৃষ্টিগোচর বললাম এটাও মিথ্যে কথা নয়, শব্দ যখন দর্শনের বিষয় হবে তখনই তোমার সিদ্ধি লাভ হয়েছে, এই কথাগুলো সাধারণ লোক বুঝবেন না। ওই জন্য আমি গুটিয়ে ফেলেছি নিজেকে সকালে এসেই। অপ্রাকৃত জগতের শাস্ত্রীয় শাসনেতে যতক্ষণ পর্যন্ত আমি শাসিত না হব, বাস্তবিকভাবে শাসিত না হওয়া পর্যন্ত এই সমস্ত আমার কথাগুলোকে হেয়ালি কথা মনে হবে, কি বলেন উনি লোকে কিছু বুঝতে পারছি না। শ্রী চৈতন্য মহাপ্রভু পাত্রাপাত্র বিচার করেন নাই, এই শ্রী মন্দিরেতে যদি প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেককে বলা হয়েছে আপনারা পাত্র নিয়ে আসবেন, পাত্র নিয়ে এসছেন অনেকে, যারা জানেন না তারা পাত্র আনেন নাই, তারা যেমন প্রসাদ পাওয়ার জন্য বিপদগ্রস্ত হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে সেরাম ছিল না। যার পাত্রতা আছে তাও তিনি দিয়েছিলেন, তাকে তো অবশ্যই দিয়েছেন, যার পাত্রতা নাই পাত্র নাই, মুসলমান জবন তাকে পিছলদা পর্যন্ত তুলে দেওয়ার জন্য লোক পাঠিয়েছেন, তাকে দেখা করার জন্য এসছেন মুসলমান জবন, তিনি তাকে দেখে অনর্গল খালি দণ্ডবত করছেন, আর যাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন পিছলদা পর্যন্ত তখন তাকে বিদায় দিয়ে আর নাবতে পারছেন না, থরথর করে কাঁপছেন প্রেমেতে। এইটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভু অবতারের স্পেশালিটি। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শুরুর প্রারম্ভে আমাকে এই সমস্ত মুখশুদ্ধির জন্য এইসব কথা বলতে হয়, আপনারা যেমন ভোজন করার পরেতে মুখশুদ্ধির জন্য হর্তুকি আমলকি মুখে দেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত দর্শনের কথা আমাকে আলোচনা করতে হয়। শুধু তাই নয়, শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ আলোচনাতে গৌড়ীয় দর্শনের আলোকেতে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আলোচনাটাই সম্যক আলোচনা বলে স্বীকৃত হয়। বাজারের কোনো আলোচনা যার মধ্যে বাস্তবিকতা নাই, যে সমস্ত ফাঁকা ফিলসফিগুলো দর্শনগুলো খালি মুখস্থ করে বলা হয়েছে, নিজে কোনো অনুভবের বিষয় যার হয় নাই, সেই সমস্ত কথা বলা এবং না বলা দুটোই সমান। শ্রী চৈতন্য মহাপ্রভু পাত্রাপাত্র বিচার করেন নাই, যিনি যিনি যার পাত্রতা নাই পাত্র নাই তাকে বলেছেন এই না পাত্র, পাত্র দিয়ে তারপর তাকে প্রেমধন দিয়েছেন। নরোত্তম ঠাকুরের কথাটা মিথ্যে নয়, নাভজিতেও দেহ দেয় প্রেমধন, এইসব কথা অনেক গুরু ব্যাখ্যা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকট বিহারকালীন অবস্থা এই ধরনের স্পেশাল কেস আমরা দেখেছিলাম। আর যদি ভজন না করতেই আমি এখনও এই বাজারের মধ্যে বসে ভজন করলাম না, চৈতন্য মহাপ্রভুর কাছে বললাম প্রেম পেয়ে যাব, এটা অ্যাবসার্ড, এটা হয় না। যদি চৈতন্য মহাপ্রভুকে আমি প্রার্থনা করলাম, চৈতন্য মহাপ্রভুকে আমি চিনি না, যে কথা প্রসঙ্গে আমি কাল পরশু উত্থাপন করেছিলাম, যে কোনো বস্তুর আপনার জন্ম থেকে দর্শন হয়েছে, যে সমস্ত বস্তুর আপনি জন্মাবার পর থেকে অনুভব করতে শিখেছেন, এমনকি গ্রন্থাদি পড়ে গ্র্যাজুয়েশনের পরেও ডক্টরেট আদি যা কিছু লাভ করেছেন, ডিগ্রি হাসিল করেছেন, সমস্ত কিছুর মূলেতে শব্দ ক্রিয়াবান ছিল, শব্দ আপনাকে প্রভাবিত করেছে। অনন্ত জগতে শব্দই প্রভাব বিস্তার করে থাকে, শব্দ ছাড়া কাউকে প্রভাবিত করা মুশকিল হয়ে পড়ে। জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আপনি শব্দের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন, কিন্তু সেই শব্দ জড় শব্দ এবং অপ্রাকৃত শব্দ ভেদে পার্থক্য আছে। জন্মাবার পর থেকে আপনি কিছুই চিনতেন না কোনো বস্তু, কিন্তু সেইগুলোকে বস্তুর সঙ্গে শব্দকে উচ্চারণ করে করে আঙুল দিয়ে দেখানো হয়েছে। শুধু তাই নয়, যখন আপনি জন্মেছিলেন তখন কোনো শব্দই জানেন না, তখন আপনাকে যখন এরকম হাততালি দেওয়া হতো তখন ওই বাচ্চাটা, শিশুটা, চার দিনের বাচ্চা, সাত দিনের বাচ্চা, সেও এরকম যেখানে শব্দটা আছে তাকিয়ে দেখে। অর্থাৎ ভগবানের এমনই একটা সৃষ্টি যে প্রথমেই সমস্ত ইন্দ্রিয়ের থেকে এই যে কর্ণ, এটাকে আগে তিনি অ্যাক্টিভ করে দিয়েছেন। শিশু অবস্থায় চক্ষুটাও সেরকম ফোটে না, কিন্তু কর্ণটা আগে ফুটে যায়, কারণ জানেন ভগবান এই কর্ণের দ্বারাই জীবের উদ্ধার প্রাপ্তি সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত লোক এই জড়জগতের চক্ষুর দ্বারা জড়জগতের বস্তুকে, সাধুকে, ভগবানকে, মন্দিরকে, ধামকে, নামকে বুঝে নেবে, দেখে নেবে, চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত সে ধোকা পেয়ে যায়। প্রভুপাদ বলছেন প্রথমেই যারা চক্ষুর দ্বারা একবার চেষ্টা করে তারা ফাজিল হয়ে যায়। জড়জগতে যেমন শব্দের দ্বারা আপনি নিয়ন্ত্রিত হয়ে, আপনাকে যখন হাতে খড়ি দেওয়া হয়েছিল, হাতে খড়ির সময় তখন পণ্ডিত মশাই এসেছিল, ব্রাহ্মণ এসে বলেছিল হাতটাকে ধরে, বাবা সিলেটে লিখিয়ে দিয়েছিল, বাবা এটা বলো অ, এটা বলো ক, এটা খ, এটা গ, সেই সময় আপনি কিছুই জানেন না, তার হাত ধরে আপনার এরম্বা লিখিয়ে দেওয়া হয়েছিল বর্ণ পরিচয়ের জন্য। ঠিক সেই সময় যদি আপনি সেই পণ্ডিত মহাশয় বা ব্রাহ্মণের সঙ্গে তর্ক উত্থাপন করতেন, এটাকে অ বলবো কেন, কি প্রমাণ আছে এটা অ, আমি অ বলবো না, এটাকে খ বলবো কেন, আমি মানবো না এটা খ, যদি এরকম ধরনের তর্ক আপনি ওই শিশু বয়সে শুরু করে দিতেন, তাহলে পরবর্তীকালে আপনার এডুকেশন সম্ভব হতো না। যখনই কোনো অপ্রাকৃত রাজ্যের বিষয় আমি ছেড়েই দিলাম, প্রাকৃত রাজ্যেই যদি কোনো শিক্ষার বিষয়ে আপনাকে অগ্রসর হতে হয়, ইংরাজি, বাংলা, অঙ্ক, ম্যাথমেটিক্স, সঙ্গীত, নৃত্যকলা, যা কিছু, যে কোনো বিষয়ে আপনি কোনো কিছুই জানেন না, সেই বিষয়ে যখন আপনাকে কোনো বস্তুকে শেখবার জন্য ব্যস্ত হতে হয়, কোনো শিক্ষা লাভের জন্য আপনাকে ব্যস্ত হতে হয়, সেই সময় প্রারম্ভিকভাবে আপনি যাকে শিক্ষক হিসাবে গ্রহণ করেছেন তার বেসিক কথাগুলোকে আপনাকে প্রিলিমিনারি গ্রহণ করে নিতে হবে। সমস্ত ব্যাপারে কেন, হোয়াই, এ চলবে না। এই কথাটা কেন, এটা পরে বুঝতে পারবেন যখন কিছুদিন আপনি তার কথাটাকে মেনে নিয়ে অভ্যাস করতে থাকেন। পরবর্তীকালে যখন আপনি একটা অবস্থায় উন্নীত হন তখন বোঝা যায় যে কেন মাস্টারমশাই বলেছিলেন এটা। এবার আমি তার উত্তর দিয়ে দিই, কেন এটাকে অ বলবো, কেন এটাকে ক বলবো, কেন এটাকে খ বলবো। যে ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি হয়েছে সে ছাড়া এ বিষয়ে কোনো তর্ক করবে না, কারণ যখনই ব্যাকরণ শুরু হয়, যারা ব্যাকরণ পড়েছেন, ব্যাকরণের প্রারম্ভে জীবগোস্বাঁইপাদ আদি বা পাণিনি, যেখানেই হোক আপনি যদি ব্যাকরণ পড়ে থাকেন সেখানে দেখবেন জীবগোস্বাঁইপাদ পরিষ্কার লিখেছেন নারায়ণ অদ্ভুত বর্ণক্রমাহা, নারায়ণ থেকে এই বর্ণক্রম এসছে। নারায়ণ থেকে এই সব বর্ণক্রম অ আ ক খ এই সমস্ত বর্ণক্রম এসছে। ব্যাকরণটাও বেদের অন্তর্গত একটা শাখা, এটা আপনারা হয়তো জানেন হয়তো জানেন না, আমি জানি না। ব্যাকরণ আপনাকে চক্ষুদান করে যাতে অপ্রাকৃত রাজ্যের বিষয়কে সঠিকভাবে জানবার জন্য, দিকদর্শন করবার জন্য ব্যবস্থা করে। তার মানে আমি এই কথা বলছি না ব্যাকরণ শিখলেই আপনি ভাগবত শুনতে পারবেন, এই অধিকার আমি এ কথা বলি নাই। এমন অবস্থাও দেখা গেছে তিনি ব্যাকরণ জানেন না, কোনো অক্ষরও পড়তে পারেন না, অক্ষরের সঙ্গে তার কোনো পরিচয় হয় নাই, তথাপি সে ভগবানকে লাভ করে বেরিয়ে গেছেন। এ কথার অজস্র উদাহরণ, নট একটা, একটা উদাহরণ নয়, এরকম অজস্র উদাহরণ আমি দিতে পারি। আমাকে যেহেতু চৈতন্য মহাপ্রভুর শিক্ষার আলোকে, গৌড়ীয় দর্শনের আলোকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ আলোচনা করার দায়িত্ব পড়েছে, সেই জন্য চৈতন্য চরিতামৃত থেকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দক্ষিণ ভারতে যখন গোদাবরীর তীরেতে শ্রীমন মহাপ্রভু চতুর্মাস্যকাল অবস্থান করছিলেন, সেখানে রঙ্গনাথের মন্দিরেতে তিনি রোজই সেখানে দর্শন করতে যেতেন। রঙ্গনাথের মন্দিরে দর্শন করার সময় তিনি খেয়াল করতেন একটি ব্রাহ্মণ একটি নির্জনে একটি কোণে বসে গীতা আবর্তন করছেন, গীতা পাঠ করছেন, আর সমস্ত বিদ্বান ব্যক্তি, দক্ষিণ ভারতে প্রায় সবাই সংস্কৃত বলতে পারে, দক্ষিণ ভারতের ইস্কলও ইংরাজি বলতে পারে। আমি তো দক্ষিণ ভারতে যখন প্রথম পৌঁছা ম্যাড্রাসে, তখন দেখলাম ওরা ইংরেজি সহ রিস্কাওলাও বলতে পারছে, তা আমার সুবিধা হলো। তো বেশিরভাগ ব্যক্তি, বিশেষ করে দক্ষিণ ভারতের টিপিক্যাল কিছু জায়গা আছে, উড়ুপি আদি বিশেষ জায়গা আছে, সেই সব জায়গায় যদি যান সাধারণ ব্যক্তিও সংস্কৃততে কথা বলতে পারে। আজ আমরা সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ শুনে সঙ্গে সঙ্গে চিৎকার করে সিংহের মতো বলছি, সংস্কৃত ডেড ল্যাঙ্গুয়েজ নয়, তুমি হচ্ছ ডেড ম্যান, তুমি ডেড ম্যান বলেই সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ বলছো। তোমার যদি প্রাণ থাকতো তাহলে বুঝতে পারতে সংস্কৃতের ভেতরে কীরকম জিনিস আছে, কীরকম ঐতিহ্য সংস্কৃতি লুকিয়ে রয়েছে, তা তোমার মতো মূর্খ জানে না বলে এই মন্তব্যটা সে করল। যে কোনো দেশ পৃথিবীর যে কোনো দেশ, যে দেশেতে পূর্বে সংস্কৃতি এবং ঐতিহ্যকে উপেক্ষা করার প্রবণতা এসেছে, সেই সভ্যতা বিনাশপ্রাপ্ত হয়েছে। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা ভালো করে দেখবেন, যারা ইতিহাস চর্চা করেছেন তারা জানেন মিশর ব্যাবিলিয়ন বিভিন্ন জায়গার যেসব সভ্যতা আছে, সেই সব সভ্যতা, গ্রীসের সভ্যতা, যারা তাদের পূর্বের হেরিটেজ সংস্কৃতিকে উপেক্ষা করেছে, এগুলো আমাদের দরকার নাই, এগুলো ছাড়াও আমরা চলতে পারি, সেই সব সভ্যতার কোনোটাই টেকে নাই। আজকে আমরা এই ভারতবর্ষের বুকে যেখানে ভগবানের যত অবতার গ্রহণ করেছেন, অবতার ভগবান এখানে নেবে এসছেন ভারতে, সেই ভারতবর্ষে যেখানে বলা হয় যে বেদ বেদান্ত উপনিষদ আদি অপ্রাকৃত সমস্ত দর্শনশাস্ত্র সমস্ত খোলা রয়েছে আপনাদের চক্ষু দেখাবার জন্য, চক্ষু খুলে দেওয়ার জন্য। ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ স্পিরিচুয়াল কালটিভেশন, দোজ সেজেস আফটার লং ডেলিভারেশন হ্যাভ গিভেন আস ইমেন্স ট্রেজার অফ স্পিরিচুয়াল নলেজ, বাট আই এম সো ফুল দ্যাট আই এম নট রেডি টু অ্যাকসেপ্ট ইট। আমি এত বোকা, এত মূর্খ, এত গাধা যে এই সমস্ত অপ্রাকৃত জগতে ঋষি মুনিগণ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যে বিষয়গুলো আমার সামনে উপস্থাপন করেছেন আমাকে বাঁচবার জন্য, আমি সেইগুলোকে উপেক্ষা করে সাধারণ জড়জগতের গড্ডালিকা প্রবাহিতে আমি নিজেকে ভাসিয়ে দিয়েছি। বিচার করলে আপনাদের আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, বিদেশের যে সমস্ত দার্শনিকগণ আছেন, ক্যান্ট থেকে আরম্ভ করে জার্মান দার্শনিক ক্যান্ট থেকে আরম্ভ করে ম্যাক্স মুলার, তাদের যে দার্শনিক আলোচনা যদি দেখানো হয় তাহলে আপনারা নিজেরকে লজ্জাতে কোথায় পালাবেন তার ঠিক নেই। যদি তাদের আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনি নিজেকে হিন্দু বাঙালি আমি ভারতীয় এইসব পরিচয় দেওয়ার আগে লজ্জাতে আপনি পালাবেন, যে তারা বিদেশি হয়ে কি করে এই ভারতীয় দর্শনকে এরকম আলোচনা করেছেন। বিদেশের দার্শনিক সে সমস্ত আলোচনা করেছেন, যে সমস্ত কথা মন্তব্য করেছেন সেগুলো দুই একটা কথা বলে আমি মূল ভাগবতে প্রবেশ করতে চাই। কিন্তু ইন্ট্রোডাক্টারি স্পিচ যদি না দেওয়া হয় ভাগবতের কোনো মাথামুন্ডু আপনারা উপলব্ধি করতে পারবেন না, সেই জন্য আমাকে এই কথাগুলো উত্থাপন করতে হলো। বিদেশের সায়েন্টিস্ট, বিদেশের দার্শনিক, এরা প্রচুর আলোচনা, যেমন ধরুন আইনস্টাইন, এরা সব আলোচনা করেছেন, তাদের জীবনী পড়বেন, তারা অবাক হয়ে বলছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির নিউটন, আইনস্টাইন, এরা বড় বড় দার্শনিক, বড় বড় বড় বড় এরা বৈজ্ঞানিক ছিলেন, বড় বড় বৈজ্ঞানিক মানেই হলো বড় বড় দার্শনিক। বৈজ্ঞানিক অথচ দার্শনিক নয় এটা হয় না, বৈজ্ঞানিক হলো অথচ সে দার্শনিক না হতেই পারে না, না বৈজ্ঞানিক মানেই হলো দার্শনিক। আর আমাদের শাস্ত্রেতে বিচার করে বলা রয়েছে যত রাজনৈতিক নেতা থাকবেন, দেশের কর্ণধার, তাদের প্রত্যেকটাকে একটা বড় বড় দার্শনিক হতে হবে। তারা যদি দার্শনিক না হন তারা দেশকে ভুল পথে পরিচালনা করবেন, তারা যদি শাস্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত না হন, ইফ দে আর নট রেগুলেটেড বাই দ্য স্ক্রিপচারাল অ্যাডভাইস দে আর বাউন্ড টু গাইড ইউ রংলি, তারা আপনাদেরকে ভুল পথে পরিচালনা করতে বাধ্য। আমি কোনো ভয় পেয়ে কথা বলি না, কোনো স্থানে বৃন্দাবনে পাঞ্জাবে যেখানে কথা হয় সেখানে হৃদয় খুলে কথা বলি। গোহত্যার আন্দোলনের ব্যাপারে যে বই বেরিয়েছে সমস্ত জগৎ জুড়ে চলছে, কাউকে ভয় পেয়ে লেখা হয়নি, এগুলো সমস্ত মিনিস্টার লেভেলের অনুমোদন পেয়েছে, এগুলো আপনাদের হাতে আসলে আপনারা তখন বুঝবেন সেখানে শব্দব্রহ্ম কী বস্তু। আর যে আলোচনা আমি করছি তার সঙ্গে ওই সব কথাগুলোর ভেতরে দেয়া রয়েছে, কেবল কিছু তর্ক বিতর্ক নেই, কেবল কিছু যারা বিধর্মী তাদেরকে গালাগাল দেওয়া ওইখানে নেই, কোনো কথাই ওখানে উত্থাপন নেই, কাউকে নিন্দা চর্চা কিচ্ছু নেই, নিরপেক্ষভাবে এই সব কথাগুলো বলা আছে। বাস্তবিকভাবে যদি আপনারা বিচার করেন এই সমাজে যত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি আছেন তাদেরকে নিরপেক্ষভাবে আমি বুকে হাত দিয়ে কথা চিন্তা করার জন্য আমি অনুরোধ করব, তারা বিচার করে দেখুন আপনাদের যে জীবন আছে, আপনারা যে জীবনটাকে লিড করছেন, প্রত্যেক জীবনের একটা সেন্টার পয়েন্ট আছে কি না, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের একটা সেন্টার পয়েন্ট আছে কি না, সত্যি কথা বলুন। সেই সেন্টার পয়েন্টগুলো প্রত্যেকের ব্যক্তিবিশেষে আলাদা আলাদা, আমার কথাগুলোকে বুঝতে পাচ্ছেন কি না আমি জানি না, প্রত্যেক ব্যক্তিবিশেষে এক একজনের যে সেন্টার পয়েন্ট জীবনের একটা কেন্দ্রবিন্দু সেটা আলাদা আলাদা, প্রত্যেকের সঙ্গে পরে আলাদা, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই জন্য আলাদা আলাদা বলে প্রত্যেকের মধ্যে সংঘর্ষ কলিশন হয়, সংঘর্ষ সবসময় লড়াই হয়, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা মূর্খ জগতের কথা, লড়াই করতে হয় না, সমস্ত হারমোনাইজ করতে হয়, হারমোনাইজ করতে শিখলে আর লড়াই হয় না, তখন সমাজের উন্নতি হয়। কি করে হয় সেটা জানবার জন্য যদি আসেন আমি এইসব বিশদ দার্শনিক আলোচনা আমি করতে পারি, অসুবিধে কিছু নেই। যেমন একটা উদাহরণ দিই, এমন কোনো শিক্ষিত ব্যক্তি এই সমাজে নাই যে আমার কথাটাকে উড়িয়ে দিতে পারবে। যদি এখানে ভোট দেওয়ার ক্ষমতা থেকে থাকে, ভোট দেওয়ার ক্ষমতা থেকে থাকে, যদি এখানে একটা বিরাট সাধু উপস্থিত থাকেন যিনি ব্রহ্মাণ্ডে সব কিছুকে অনুভব করতে পারেন, যিনি ভগবানকে লাভ করেছেন, সেই ব্যক্তি যখন ভোট দিতে যাবেন, সেই ব্যক্তি যে ভোট দেবেন, আর বাজারে যে রিস্কাওয়ালা বসে রয়েছে ওখানে ছাতু খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, তার ভোটের যে ক্ষমতাটা, আর এখানে যে এত উচ্চ পদস্থ একটা ব্যক্তি তার ভোটিং রাইটের সঙ্গে সমান হলো কি করে, এ উত্তরটা আপনাদের কে দেবেন আমাকে দিন। আমি এই কথাগুলো উত্থাপন করছি আপনাদের মধ্যে অভিমানটাকে কাটাবার জন্য, অভিমান না গেলে কখনো হরিকথা শোনা হয় না। এই কথাগুলো উত্থাপন করার এইটি কারণ যে সমস্ত জগতের কেন্দ্রবিন্দু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সুপ্রিম লর্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য হোল ইউনিভার্স, সমস্ত সামগ্রিক জগতের সেন্টার পয়েন্ট হলেন কৃষ্ণ, কিন্তু আপনারা এত মূর্খ কৃষ্ণকেই কেটে বাদ দিয়ে আপনারা মূর্খের মতো চলাফেরা করছেন, কোনো কৃষ্ণকে কোনো পরোয়াই করেন না। এবার আমি প্রমাণ করে দিচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর কৃষ্ণ, সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার সময়েতে তার কাছেতে লক্ষ লক্ষ ভক্ত এসেছিল, হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্ত এসেছিল, তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে সেবা করেছিল। এই শ্লোকের আমি উত্থাপন করেছিলাম কালকে, শ্রী চৈতন্য মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়া দিয়ে যে সান সা ওপি তৎগন্ধভাগ ভাবে, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের মকরন্দ আস্বাদন করবার জন্য ভ্রাম্যমান অবস্থায় রয়েছেন, গুনগুন করছেন, সেই সেই মধুপগণ মৌমাছিগণ তাদের কারুর চরণ কমলে যদি বিন্দুমাত্র আপনি আশ্রয় নেন, আমি এখানে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেবো আপনার জীবন কিরম ঘুরে যায়, অস্বীকার করতে পারবেন না। যেখানে আমরা চৈতন্য চরিত্র আমি তো দেখেছি শিবানন্দ সেনের কুকুর তার জীবন পরিবর্তন হয়ে গেল, তাকে উদ্ধার করে দিলেন ভগবান, সঙ্গে সঙ্গে কুকুর সশরীরে চলে গেল, কুকুরটা দাঁড়িয়ে রয়েছে, মহাপ্রভু কৃপা করলেন কুকুর আর নেই, সেখানে আর কুকুর নেই। সপ্ত তালবৃক্ষ দক্ষিণ ভারতে এক এক তালবৃক্ষকে তিনি এরকম আলিঙ্গন করছেন, এক এক তালবৃক্ষ যেগুলো হাজার বছরের পুরনো প্রায়, হাজার বছরের উপরে, অতি স্থূল। চৈতন্য মহাপ্রু এক একজনকে আলিঙ্গন করছেন, তালবৃক্ষকে এক একটা করে তালবৃক্ষ উধাও, ওই জায়গা আর কিছু নেই, ওই তালবৃক্ষ যেখানে লেগে রয়েছে সেই তালবৃক্ষ সেখানে একটা করে তালবৃক্ষ, এরম আলিঙ্গন করছেন, তালবৃক্ষ উধাও। আমার বক্তব্য হলো এই আপনাদেরকে প্রমাণ করার জন্য সেই চৈতন্য মহাপ্রভুর কাছেতে চার চরণ কমলের আনন্দ লাভ করে যারা এসেছিলেন, যারা ভক্ত হয়েছিলেন, তাদের কখনোই কোনো সোসাইটি ফরমেশনের যোগার ব্যবস্থা করতে হয় না। আমার কথাটা বোঝবার চেষ্টা করুন, ইওর অ্যাটেনশন প্লিজ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যে লক্ষ লক্ষ ভক্ত এসেছিল তাদেরকে একটা টিম বানাবার দরকার পড়ে নাই, তাদেরকে সোসাইটি ফরমেশনের দরকার পড়ে নি, একে প্রেসিডেন্ট, এ ক্যাশিয়ার, এ হচ্ছে আপনার অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার, সেক্রেটারি, এগুলো করার দরকার পড়ে নি। আপনাকে বলবেন এবং কেন, তাদের মধ্যে কোনোরকম লড়াই হতো না, অথচ লক্ষ লক্ষ ব্যক্তি ভক্ত সেখানে চৈতন্য মহাপ্রভু চরণ করে সেবা করে যাচ্ছে, অথচ আপনাদের এই ছোট্ট মন্দিরকে কেন্দ্র করে সোসাইটি ফরমেশন করতে হয়, একজন সেক্রেটারি চাই, একজন প্রেসিডেন্ট চাই, শুধু তাই নয়, মন্দির শুধু নয়, যে কোনো লেভেলে আপনি উঠুন, স্কুল, ইউনিভার্সিটি, যে কোনো কর্পোরেশন, সমস্ত জায়গায় আপনাদের একটা সোসাইটি ফরমেশনের দরকার পড়ে, টু রেগুলেট দ্য অ্যাক্টিভিটিস দেয়ার, ওভারঅলভাবে সে অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করার জন্য। এই ভারতবর্ষের সেন্টার পয়েন্ট হলো দিল্লি, দিল্লি থেকে এবার যে ক্ষমতা সেগুলো সব ডেলিগেশন অব অথরিটি হয়, এই ডেলিগেশন অব অথরিটি ক্রমে সমস্ত স্টেটে এগুলো ছড়িয়ে যায়। এই ব্যাপারটা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা সেটাতে অনেক ভালো, এখানে ভেজাল, ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে এক একটা স্টেটে কী কী হয় কেমনভাবে আমি জানি, ওই দেশের তুলনা দেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু আপনারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন ওই উদাহরণটা দিতে বাধ্য হলাম, আমার এসব দেওয়ার রুচি নাই, সেখানে এটা প্র্যাকটিক্যালি নিয়ন্ত্রিত হয়। এখানে যদি কেউ একটা নোংরা কাজ করেন তার কোনো রেহাই হয়ে যাবে। আমরা বিচার করে বলি সমাজে যে যত উন্নত অবস্থায় রয়েছেন সেই যদি কোনো ভুল কাজ করেন তাকে সবচেয়ে বেশি পানিশমেন্ট দিতে হবে, যদি একটা গরিব লোক ছোট লোক ভুল করে ফেলেছে তাকে যা পানিশমেন্ট দিতে হবে তার থেকে অনেক সিভিয়ার পানিশমেন্ট যিনি সবচেয়ে ওপরে রয়েছেন তাকে। বলে কোথা থেকে বললেন এটা, বলে এটা স্বাস্থ্যের বিচারে আমি বলছি, স্বাস্থ্যের বিচার যদি ছেড়ে দেন দেখবেন রানী ভিক্টোরিয়া ছিলেন তার ছেলেকে কত বিরাট পানিশমেন্ট দিয়েছিলেন, কত বড় পানিশমেন্ট দিয়েছিলেন, আপনার ছেলেকে আপনি দিতে পারবেন না, আপনার হাত কাঁপবে। তাহলে তারা মোটামুটি নিরপেক্ষ ছিল, আপনি কোনোদিনই নিরপেক্ষ হতে পারবেন বলে মনে হয় না, নিরপেক্ষ না হলে আমাদের চৈতন্য চরিত্র আমাদের বলছেন নিরপেক্ষ নাই হইলে ধর্ম না যায় রক্ষণে, প্রথমেই আপনাকে নিউট্রাল, কোনো পক্ষপাতিত্ব দলবাজি করলে হবে না, নিরপেক্ষভাবে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। এই ব্যাপারটা এখানে এত অভাব যার জন্য সবাই মিসলেড, সবাই ভুল পথে যাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যে লক্ষ লক্ষ যারা এসেছিলেন তাদের সবার মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা লড়াই হতো না, হোয়াট ইজ দ্য রিজন বাহাইন্ড ইট, এর পেছনে কারণটা কী, আপনাদের মধ্যে কে আছেন বলুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যত লক্ষ লক্ষ ভক্ত এসেছিলেন তাদের মধ্যে কোনো লড়াই হতো না, তারা সবাই গৌর হরি বল বলে সংকীর্তন করতেন, অথচ এখানে এত লড়াই হচ্ছে ছোট একটা জায়গা, একটা ঘরের মধ্যে একটা ছোট জায়গায় সেখানে একটা মেয়ে, একটা ছেলে, একটা মা, একটা বাবা, কেউ কাউকে মানে না, প্রত্যেকে আলাদা আলাদা একটা দ্বীপে থাকে, একটা আয়াসল্যান্ড। স্ত্রী চলিয়ে গেল, স্ত্রী চলে গেল স্বামীকে না বলে, স্বামী চলে গেল স্ত্রীকে না বলে, মেয়েটা চলে গেল রাত ১২টায় ঢুকলো, এই আপনাদের সভ্যতা, এটাকে আপনারা সভ্যতা বলেন, কিন্তু বাস্তবিক সভ্যতা জানতে গেলে এখানে কান খাড়া করে মাত্র এক মাসটা শুনুন, জীবনের তো সমস্ত জীবন নষ্ট হয়ে গেছে আপনাদের, ইফেক্টিভভাবে কাজে লাগেনি। অন্তত যদি একটা মাস এই কথাগুলো শ্রবণ করে, একটা মাসও নেই, একটা মাসও কমে গেছে। বলছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত পরিকরগণ ছিলেন তাদের মধ্যে কোনো লড়াই হয়নি, তার একটাই কারণ ছিল, কারণ তাদের সবার সেন্টার পয়েন্ট ছিল না একটা। আমার কথাটা বুঝবার চেষ্টা করুন, তাদের প্রত্যেকের যত হাজার হাজার ভক্ত ছিল লক্ষ লক্ষ, তাদের সেন্টার পয়েন্ট ছিল একটা। যেমন আপনারা যদি কেউ শিক্ষা দীক্ষা করে থাকেন, বেশিরভাগই করেছেন হয়তো, যারা ছোটোবেলায় জিওমেট্রি করেছেন, জিওমেট্রি যারা করেছেন তারা জানেন একটা সেন্টার পয়েন্ট নিয়ে সেই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে আপনি সার্কেল আঁকতে পারেন। সেই কম্পাসটার রেডিয়াসটাকে কম বেশি করে কাউন্টলেস অসংখ্য আপনি সার্কেল আঁকতে পারবেন। কিন্তু যদি সেন্টার পয়েন্টটা সিঙ্গেল থাকে, ইউনিক থাকে, দের ইজ নো কোয়েশ্চেন অফ ইন্টারসেক্টিং, একে অপরের সঙ্গে সেই সার্কেলগুলো কখনো ইন্টারসেক্ট করবে না। যারা একটু পড়েছে তারা জানে, জ্যামিতি করেছে, একটা সেন্টার পয়েন্টে কেন্দ্র করে যত সার্কেল আপনি আঁকবেন কোনোটাই কাউকে ধাক্কা মারবে না, কাটবে না। কিন্তু যদি সেন্টার পয়েন্টটাকে এক চুল ঘুরিয়ে নেন তখন দেখবেন সেখানে সেই এক চুল সেন্টার পয়েন্ট সরিয়ে নিয়েছেন, সেখান থেকে আরেকটা সেন্টার কাটুন দেখবেন সেই সেন্টার পয়েন্ট থেকে আরেকটা যে সার্কেল কাটবেন সেটা অপর সার্কেলকে ইন্টারসেক্ট কেটে দিল। এইভাবে দেখা যায় আমরা, এইভাবে দেখা যায় আমরা কৃষ্ণ থেকে, শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে, ভগবান থেকে বহু বহু দূরে চলে গেছি, সরে গেছি আমরা। একথা আমি গৌড়ীয় বৈষ্ণবগণকে কান খুলে শুনবার জন্য অনুরোধ করছি। সেটা হচ্ছে কি, গুরুপাদ পদ্ম যারা বিশুদ্ধ বৈষ্ণব, যারা কোনো কিছুর পরোয়া করে না, জগতে প্রাপ্তির জন্য তারা ঘোরে না, অর্থলাভ এই আসে ভমিয়া ফেলে দেশে দেশে, এটা তাদের জন্য প্রযোজ্য হয় না, কেবল করুণা করবার জন্যই তাদের এই গমনাগমন। তারা যখন যে কথাগুলো আলোচনা করছেন সেগুলো যদি আপনারা অনুভব করেন এবং সেই মহাপুরুষগণের অর্থাৎ আপনার গুরু বৈষ্ণবের সঙ্গে যদি আপনাদের জীবনের সেন্টার পয়েন্টকে একটা সিমিট্রিতে আনতে পারেন, অর্থাৎ গুরু বৈষ্ণবের যে সেন্টার পয়েন্ট জীবনের কেন্দ্রবিন্দু কৃষ্ণ, আপনিও যদি আপনার সেন্টার পয়েন্ট থেকে গ্যাপিং মেকআপ করতে করতে, গ্যাপিংটাকে মেকআপ করতে করতে গ্র্যাজুয়ালি আপনি যদি আজ না টুডে অর টুমরো যদি আপনি সেন্টার পয়েন্টটাকে কোয়েনসাইড করতে পারেন, মিলিয়ে দিতে পারেন, তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান, জগতে আর ইলেকশনের দরকার পড়বে না, কোনো কিছু হবে না। আমি এটা গ্যারেন্টি দিয়ে ভাগবত ছুঁয়ে বলছি, কোনো দরকার পড়বে না, সমস্ত ব্যক্তির মধ্যে লড়াই থেমে যাবে, আনন্দের বন্যা হবে। সেই জন্য প্রবোধানন্দ সরস্বতীপাদ এই জন্য বলছেন, প্রসারিত প্রেম পীযূষ রস সাগরে বঞ্চিত, আমি বঞ্চিত হয়ে গেলাম। চৈতন্য মহাপ্রভু অবতারেতে লক্ষ লক্ষ জীবাত্মা সবার প্রেম সাগরে ভেসে গেছে, যত মুসলিম ভাই আছেন তারাও প্রেম প্রাপ্ত হয়েছেন, কিন্তু আমার মতো পাষণ্ড খালি পড়ে রইল, কোনো লাভ হলো না। কেবল আমার মতো পাষণ্ড পড়ে রইল, আপনি বুঝতে পারলাম না। একটা সাধারণ বুদ্ধি যদি থাকে তাহলে মানুষ এই উপলব্ধিটা করতে পারে। একটা বাড়ির যেমন মালিক থাকে, একটা জমির যেমন মালিক থাকে, যে কোনো বস্তুর এই জগতের বেওয়ারিশ কোনো বস্তু থাকলেই তার সরকারের চিন্তা হয় এটা বেওয়ারিশ কেন, বেওয়ারিশ নয়, থাকে কোনো বস্তু যদি থাকে তার সরকারের চিন্তা হয় এটা কি কার। সেরকম এই জগতের যে যে মালিকানা আপনারা গ্রহণ করে নিজে মালিক বলে দাবি করছেন, সেরকম অনন্ত ব্রহ্মাণ্ডের একজন মালিক আছে, সেই কথাটা আপনারা অস্বীকার করছেন, আপনারা মেনে নিচ্ছেন না, সেইটাই আপনাদের সবচেয়ে বড় ভুল। যেটা আইনস্টাইন মেনেছিল, নিউটন মেনেছিল, বড় বড় বৈজ্ঞানিকরা মেনেছিল, কিন্তু আপনার মতো বোকা মেনে নিতে পারলো না। ওরা বড় বড় সায়েন্টিস্ট, আপনি শিক্ষিত, ওরা শিক্ষিত নয়, তা নয়, ওরা পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক দার্শনিক। তারা বলছেন, তারা আমাদের আর্য ঋষিগণ যেমন তপস্যা করে বলেছেন, ওরা সেরকম ধরনের তপস্যা না করলেও অনেক চিন্তা ভাবনা করেছেন, মনীষা তাদের যে মনীষা এটাকে অ্যাপ্লাই করে অনেক চিন্তা করে পরে একটা মন্তব্য করেছেন যে আমার মনে হয় এই আমার জীবনে এই যে আমি একটা কেন্দ্রবিন্দু আমার আছে, আমার জীবনে একটা কেন্দ্রবিন্দু আছে সেন্টার পয়েন্ট, আমার মনে হয় এই কসমিক ওয়ার্ল্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার যে কেন্দ্রবিন্দু আর বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু, এই দুটোকে মিলিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এই মিলিয়ে নেওয়াটাই হচ্ছে ভজন। এই কথাটা কেউ বুঝল না, সবাই গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করলো, বিভিন্ন বেশ গ্রহণ করলো, সাদা কালো লাল, মুসলিমরা কালো গ্রহণ করেন, সাদা কালো লাল বিভিন্ন গ্রহণ করলেন, কিন্তু বাস্তবিক পক্ষে এই গুপ্ত রহস্যটা বুঝতে পারলেন না। ভজন কাকে বলে? যখনই আমার কেন্দ্রবিন্দুটাকে আমার জীবনের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের সঙ্গে, পরম পূজিবাদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের সঙ্গে, ছিল ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের সঙ্গে, ভক্তি ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের, তাদের সবার সেন্টার পয়েন্ট এক ছিল। সেই সেন্টার পয়েন্টের সঙ্গে আমি আজ যদি ভজন রাজ্যে এসে নিজের সেন্টার পয়েন্টকে সেই সেন্টার পয়েন্টের সঙ্গে মেলাতে না পারি, তাহলে আমার ভজনে আসা বৃথা হয়ে যাবে। এরকম ভজন যে আমি কোটি জন্ম করি তথাপি আমি সিদ্ধি লাভ করতে পারবো না। আমি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেই শ্লোকের আপনারা মর্মার্থ অনুভব করার চেষ্টা করবেন, তার সঙ্গে আমাদের গৌড়ীয় গুরুবর্গের এক শ্লোক প্রবোধানন্দ সরস্বতীর একটা শ্লোক উচ্চারণ করব। আপনারা ধীর মস্তিষ্কে এই শ্লোকগুলোর মানে অনুভব করার চেষ্টা করবেন। হরিকথার পরেতে আমি আপনাদেরকে কিছু সময় দিতে পারি, তারপরে আর কথা বলতে পারবো না, ক্ষমা করবেন। সেই সময় যদি কোনো কোয়েশ্চেন থাকে, বাস্তবিক কোয়েশ্চেন, খালি বিরক্ত করবার জন্য কোয়েশ্চেন নয়, কিছু বুঝেছেন কিন্তু বোঝবার জন্য কিছু অভাব হয়েছে, সামান্য একটা পয়েন্ট, তখন প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়েই উঠব। কথা হলো এই যে যদি এই দার্শনিক আলোচনাগুলো, যে দার্শনিক আলোচনার গম্ভীর যে অতলস্পর্শী যে বিচার, সে বিচারে আমি এখানে যাব না। প্রথমেই আমি সকালে বুঝে গেছি, কেন সেই সব আলোচনা করলে অনেক লোকই, কিছু লোকই নেই সেরকম অনুভব করবেন, এগুলো অনেক গম্ভীর আলোচনা। সেখানে আমার উদ্দেশ্য হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজজন প্রবোধানন্দ সরস্বতী পাদ এক শ্লোক বলেছেন, সেই শ্লোকের যদি আপনারা অনুভব করেন, নিজের জীবনে আচরণ করেন, তাহলে আপনাদের জীবনে সিদ্ধি লাভ অনিবার্য। সংসার সিন্ধু উত্তরণী হৃদয়ম যদি সাদ সংকীর্তনম রস সংকীর্তনামৃত রসে রমতে মনুশ্চেদ প্রেমাম বুধৌ বিহরণী যদি চিত্তবীতি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম সংসার সিন্ধু উত্তরণী হৃদয়ম যদি সাদ সংকীর্তনামৃত রসে রমতে মনুশ্চেদ প্রেমাম বুধৌ বিহরণী যদি চিত্তবীতি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম। যদি আপনাদের এই সংসার সিন্ধু পার হয়ে ভগবত চরণে চলে যাওয়ার ইচ্ছা থাকে, যদি আপনাদের মধ্যে ইচ্ছা জাগে জড়জগতের এই যে জঞ্জাল, জড়জগতের এই যে ছোট্ট ক্ষুদ্র ভালোবাসা, এর গণ্ডি পেরিয়ে প্রেমামৃত সমুদ্রে অবগাহন করবার, সন্তরণ করবার ইচ্ছা থাকে, তাহলে আপনারা অবশ্যই চৈতন্য মহাপ্রভুর চরণ কমলকে আশ্রয় করুন, যিনি কৃষ্ণ বস্তু। ভাগবত শ্রীমৎ ভাগবতী মহাপুরাণেও এই কথা বলা আছে, যদি আপনারা যদিচ্ছসি পরম জ্ঞানম জ্ঞানাজ্যত পরমম পদম তদা রাজন তদা রাজন কুরু গোবিন্দ সংকীর্তনম। যদি আপনাদের এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা থাকে এ বন্ধন থেকে, তাহলে আপনাদের সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করতে হবে। যে সংকীর্তন যজ্ঞ অনন্তকালের ইতিহাসে কোনো সময় বন্ধ ছিল না, অনেকে মনে করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু আসবার পর বোধহয় সংকীর্তন দিয়েছেন, আগে বোধহয় ছিল না। নামের প্রভাব, সংকীর্তনের প্রভাব পূর্বেও ছিল, সত্যযুগেও ছিল, তেতাযুগেও ছিল, দ্বাপর যুগেও ছিল, কলিকালে তো আছেই, কলিকালে তো বিশেষ করে এই সংকীর্তনের দ্বারা সংকীর্তনের নৈব সর্ব স্বার্থ অভিলভ্যতে, কলিকালে তো বিশেষভাবে কেবল সংকীর্তনের দ্বারা সব কিছু লাভ হবে। তাই বলে এই মানে নয় যে সত্যযুগে ছিল না, দ্বাপর যুগে ছিল না, তা নয়, তেতাযুগে ছিল না, প্রত্যেক যুগেই সংকীর্তনের প্রভাব ছিল। যদি না থাকতো তাহলে শুক্রাচার্যের কথা, বলি মহারাজের কথা কোন যুগের কথা? সত্যযুগের। তখন বলি মহারাজের কাছে শুক্রাচার্য এই ভগবানের কাছে এইসব বলেছিলেন যে আজকে যে যজ্ঞটা নষ্ট হয়ে গেল, যজ্ঞটা যে বাধাপ্রাপ্ত হলো, সেখানে শুক্রাচার্য উপদেশ করেছিলেন মন্ত্রতহশ্চিদ্যম তন্ত্রতহশ্চিদ্যম দেশ কাল সমাহতঃ সর্বম নিশ্চিদ্যম করতি নাম সংকীর্তনম তব। শুক্রাচার্য অসুরগণের আচার্য, আপনি তো অসুর নাকি, আপনি মানুষ, তাহলে অসুরগণ যদি হয় অসুরগণের আচার্য এই মন্তব্য করছে, তা আমাদের যারা অসুর নয় তারা কি বলবে, যারা সুর, সুর আর অসুর দুই তো আছে, তারা তো বলবেই অবশ্য। সেখানে বলছেন মন্ত্রের কোনো বিঘ্ন হলো, কোনো মন্ত্র উচ্চারণে গণ্ডগোল হয়ে গেল, মন্ত্র তো তন্ত্র তন্ত্র যেসব বিধান আদি আছে, দেশ কাল এ বিচার করা গেল না, কোন সময় হবে এই অনুষ্ঠানটা করা ভুল হয়ে গেল, এই সমস্ত এই যজ্ঞের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানের সমস্ত এই দোষ গুণ যা কিছু আছে এই দোষগুলোকে সমস্ত কাটিয়ে দিতে পারে একমাত্র সংকীর্তন। একমাত্র নাম সংকীর্তনের দ্বারা আপনার জীবনের যা কিছু অভাব আছে সেই সমস্ত অভাবগুলো সমস্ত কেটে যাবে। কিন্তু এই নাম সংকীর্তন কী বস্তু, কেমনভাবে করতে হয় এগুলো অনুভব করা দরকার আছে। এই বাজার হাটেতে যেখানে সর্বত্রই চৈতন্য মহাপ্রভু আদেশ করেছেন যেখানে যাবে সেখানে দেখে সবাইকে সংকীর্তনের উপদেশ করো, সেখানে মহাপ্রভু বলেছিলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আজকে সকালে একটা শ্লোকের উত্থাপন করেছিলাম কিন্তু দুঃখের সঙ্গে আমি ব্যাখ্যা করতে পারলাম না, পরিস্থিতি দেখে আর ব্যাখ্যা না করে চলে গেছিলাম। এটা প্রথমে ব্যাখ্যা করার দরকার ছিল, সেটা কি না, সকালে আমি বলেছিলাম যে ইয়ৎপাদ পল্লব বিনিধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময়ে সগণধীরায় বিঘ্নান বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সেখানে বলছেন যে যে গণপতি দেবতার আরাধনা করে আপনারা ব্যবসা বাণিজ্য ভালো হোক বলে আপনারা একটা সংঘ গঠন করেছেন, কিন্তু জেনে রাখবেন যিনি বিঘ্ন বিনাশনকারী বলে নাম কিনেছেন তিনি সাক্ষাৎ ভগবান গোবিন্দের যে প্রকাশ নৃসিংহদেব, নৃসিংহদেবের চরণকমলকে মস্তকে ধারণ করে তবে তিনি বিঘ্ন বিনাশনকারী নাম ধারণ করেছেন। আপনারা এত বোকা যে আপনারা মূল জায়গায় যেতে চাইছেন না। বিঘ্ন বিনাশন করতে গেলে আমাদের স্বস্তিবাচনে অনেক কথা আছে, গোবিন্দ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সব স্বস্তিবাচন হয়ে যায়, সর্ব বিঘ্নানি যত বিঘ্ন আছে সমস্ত নাশ হয়ে যায়, তাই কি না। বিষ্ণু উচ্চারণ মাত্রেন কৃষ্ণস্ব স্মরণাদেব সমস্ত বিঘ্ন যত আছে সব কেটে যায়, কিন্তু আমাদের বিশ্বাস করি ভগবানের নাম এবং ভগবান যে সমান একই বস্তু এটা বিশ্বাস কার আছে। যে উদাহরণ আমি দিতে দিতে এত দূরে সরে এসেছিলাম, জড়জগতে যখন কেজি নার্সারিতে আপনাকে ভর্তি করা হয়, নাতিপুতিকে ভর্তি করান, তখন সেখানে যে ম্যাম ম্যাম থাকেন ম্যাডাম থাকেন তারা এক একটা বস্তুকে দিয়ে পরিচয় করে, এটাকে বলো ম্যাঙ্গো ম্যাঙ্গো, এই আমটাকে দেখিয়ে বলে এটা ম্যাঙ্গো এটা পাইনঅ্যাপেল, এইভাবে একটা একটা বস্তুকে দেখিয়ে কেজি নার্সারিতে কিন্ডারগার্টেন এগুলো শিক্ষা দেওয়া হয়। আপনাকে যখন ছোটোবেলায় মা বলে দিয়েছিল এটা বাবা বলতে বলতে আপনি জেনেছিলেন না, বাবাকে চিনতে পারতেন না, এইভাবে দেখা যায়। আমি একটা দুটো উদাহরণ দিলাম, জগতের যত বস্তুর সঙ্গে অ্যাট প্রেজেন্ট এই বর্তমানে আপনার যে বয়স হয়েছে এই অবস্থা এই স্টেজেতে আপনার আজ পর্যন্ত যে অভিজ্ঞানতা যে ব্যাকগ্রাউন্ডে যে অভিজ্ঞানতা এক্সপিরিয়েন্স কাজ করছে তাতে যত বস্তু আছে যে বস্তুর সঙ্গে আপনার পরিচয় হয়ে গেছে সেই এক্সপিরিয়েন্সই আছে। যে বস্তুটাকে আপনি দেখেননি যে বস্তুটার সম্বন্ধে কোনো আপনি পরিচয় পাননি তার কোনো এক্সপিরিয়েন্স আপনার থাকা সম্ভব না। যদি বলেন আমি হিমালয় সম্বন্ধে শুনেছি আর শুনেছি শুনে কিছু এক্সপিরিয়েন্স লাভ করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে এক্সপিরিয়েন্স লাভ করা আর শুনে লাভ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। যারা ফিজিক্স পড়েন থিওরিটিক্যালি পড়েন তারপরে আবার তাদের অ্যাপ্লাইড ফিজিক্স পড়তে হয়, ফিজিক্সের যেগুলো পড়েছে সেগুলো অ্যাপ্লাইড ফিজিক্স পড়ে তারপর ডক্টরেট ইত্যাদি সব করে, এগুলো আপনারা সাধারণ বিষয়েতে যদি অজ্ঞ থাকেন, বুঝতে না পারেন, আপনার যে দর্শন ক্রিয়াটা আপনি যে দর্শন করছেন, এই দর্শনের পেছনে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে যেসব এক্সপিরিয়েন্সগুলো আছে সেটা কাজ করছে। এটা কথাটা আপনি বুঝতে পারলেন আমি কি কথা বললাম, কত গম্ভীর কথা বললাম। একটা সাধারণ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, একটা বাচ্চা সে খাচ্ছে না, তাকে মা কোলে করে নিয়ে ছাদে গিয়ে বলছে তুই খা, তোকে এই যে চাঁদ মামা ধরে দেবো, এই চাঁদ মামাকে আমি ডাকছি। বাচ্চারা বলছে আগে চাঁদ মামাকে দাও তোকে খেয়ে দেবো, তুই আগে খা তবে চাঁদ মামা দেবো। এবার মা সেই বাচ্চাটাকে চাঁদ মামা দেবো বলে যে একটা প্রলোভন দেখাচ্ছে, মা কিন্তু জানেন তার এডুকেশন আছে, তার শিক্ষা আছে যে চাঁদ একটা উপগ্রহ, এটা পৃথিবী থেকে বহু বহু দূরে অবস্থিত, এটাকে কখনোই ধরা যায় না, বাচ্চাটাকে বোকা মানাচ্ছে এই জন্য তাকে বলছে। কিন্তু বাচ্চাটার দর্শনটা, বাচ্চাটা যে দেখছে তার দর্শনের মধ্যে কোনো অভিজ্ঞতা নাই, সেই জন্য সে একটাকে একটা বিস্কুটের মতো দেখছে, একটা আলোকিত পদার্থ মনে করে ওটাকে দাও। তাহলে একই বস্তু চন্দ্রমাকে দর্শনের জন্য যদি মায়ের একরকম দর্শন ক্রিয়া কাজ করে আর বাচ্চাটার ইনোসেন্ট বাচ্চাটার একটা দর্শন ক্রিয়া কাজ করে, তাহলে এখানে মন্দিরে এসে আপনি সাধুকে দর্শন করবেন, জগন্নাথ দর্শন করবেন, ভগবানকে দর্শন করবেন, ধাম দর্শন করবেন, তার জন্য কি কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই নাকি, কি মনে করেন আপনি? সমস্ত বস্তুকে দর্শনের জন্য একটা দার্শনিক বিচারের দরকার আছে। যদি মূর্খের মতো আপনি দর্শন করতে যান তাহলে কোনো কিছুই দর্শন তো হবেই না, আপনি বিব্রত হবেন এবং ঠকে যাবেন, চিরকালের মতো আপনি ঠকে যাবেন। সেই জন্য আজকে এই ভাগবত আলোচনার প্রারম্ভে এই সব কথাগুলো আমি বলতে বাধ্য হলাম। এই কথাগুলো যদি না শোনেন, ভাগবতের কি কথা হলো, কিছু গল্প কথা হলো, ভাগবতের যা কিছু আছে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল লাইফে, আপনাদের যে প্র্যাকটিক্যাল লাইফ যাকে বলেন, আমি প্রমাণ করে দেবো এটা প্র্যাকটিক্যাল লাইফ নয়। দের ইজ নো প্র্যাকটিক্যালিটি হিয়ার ইন ইয়র লাইফ, আপনাদের জীবনে কোনো বাস্তবিকতা নাই, আমি দাঁড়িয়ে প্রমাণ করে দেবো। কিন্তু ভাগবতের মধ্যে যা যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে একটা বিচার বৈশিষ্ট্য আছে, রিয়ালিটি আছে। রিয়ালিটি সেটাও অ্যাপারেন্ট রিয়ালিটি নয়, আপেক্ষিক রিয়ালিটি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ অসংখ্য গ্রন্থ লিখেছেন, তার মধ্যে একটা ছোট গ্রন্থ লিখেছেন আমার মতো মূর্খকে বোঝাবার জন্য, সেখানে বলছেন ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট, সত্য দুরকম, আপেক্ষিক এবং বাস্তবিক সত্য। এই আপেক্ষিক এবং বাস্তবিক সত্য এই দুটো কথাকে কেন্দ্র করে বিরাট আলোচনা হতে পারে, যেটা নেতাজির মতো ব্যক্তি সুভাষ বোস তিনি বুঝতে পেরেছিলেন, যদিও তিনি যুদ্ধে গেছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন আমি যদি আজকে দেশমাতার কাছে কমিটমেন্ট না করতাম দেশবাসীকে স্বাধীন করব, তাহলে স্বামীজি প্রভুপাদকে বলেছিলেন আপনার মতো ব্যক্তির সামনে আমি এক্ষুনি প্রাণটাকে দিতাম, এক্ষুনি ভজন করতে। সেসব কথা আমি পূর্বে কিছু আলোচনা করেছি, আজকে আর আলোচনা করার সুযোগ নাই। ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, ভাগবত কথা বলতে গিয়ে এগুলো উত্থাপন করার এই কারণ যে আপনাদের মতো ব্যক্তি যেন বিশ্বাসটা আসে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল প্রাইজ প্রাপ্ত হয়ে যখন ফিরেছিলেন, নোবেল প্রাইজ প্রাপ্ত হওয়ার পর ছিল প্রভুপাদ সরস্বতী ঠাকুরের সঙ্গে তার দেখা হয়েছিল, কারণ প্রায় দেখা হতো শিলংয়ে পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর হরিকথা শুনেছিলেন, কলকাতা হেদুয়াতে রামবাগানে সেখানেও হরিকথা শুনেছিলেন, জোড়াসাঁকোরে রবীন্দ্রনাথ ঠাকুর হরিকথা শুনতেন প্রভুপাদের থেকে। প্রভুপাদ একটা কোয়েশ্চেন করেছিলেন কবিকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে, আপনাকে যে একটা প্রশ্ন করতে চাই আমি, আপনি যে এই মাত্র এক্ষুনি আপনি যে নোবেল প্রাইজ পেয়ে এলেন, বিদেশ থেকে এক্ষুনি ফেরত এলেন, আপনাকে যে একটা কোয়েশ্চেন করছি, এখন যদি আমার এই দেশের থেকে চৈতন্য মহাপ্রভুর বিচারেতে পুষ্ট কোনো বাস্তবিক সাধু দার্শনিককে যদি প্রেরণ করি, ডিপিউট করি সেই দেশে, প্রতিনিধি পাঠাই, তাহলে সেখানে কিরম প্রতিক্রিয়া হবে এটা আপনার থেকে জানতে, বিকজ ইউ আর জাস্ট রিটার্ন ফ্রম ফরেন কান্ট্রি, আপনি এক্ষুনি বিদেশ থেকে ফিরে এসছেন, তাই জন্য আপনার কাছে আমি এই প্রশ্নটা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর ভুরুটাকে কুঁচকে বললেন, কোনো লাভ হবে বলে মনে হয় না, কোনটা লাভ হবে বলে মনে হয় না, এরম কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছেন, প্রভুপাদ সঙ্গে সঙ্গে হরিকথা শুরু করলেন। অপ্রাকৃত জগতের যে দ্ব্যর্থহীন বাস্তব সত্যকথা কিছুক্ষণ কীর্তন করলে রবীন্দ্রনাথের খেয়ালই নেই যে ঘন্টা দুয়েক চলে গেছে। তারপরেতে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি ভুল বলেছি আপনাকে যে কোনো লাভ হবে না, আপনার মতো সাধু পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে উপস্থিত হবে, সবাই উপকৃত হবে। বলো গৌর হরি বল। বলে আপনার মতো, আপনার মতো তেজিয়ান সাধু, আপনার মতো তেজিয়ান সাধু যে কোনো দেশে যে কোনো কালে যে কোনো সময় এনি টাইম এনিহোয়্যার আপনি যদি যান, রিপ্রেজেন্ট করেন চৈতন্য মহাপ্রভুর, এভরিবডি ক্যান বি বেনিফিটেড, প্রত্যেকেই উপকৃত হতে পারে। কিন্তু তারা যদি গ্রহণ করে, গ্রহণ না করলে হয় না, কিন্তু প্রভাবিত হবে। প্রশ্ন হলো এই যে স্বামী আমাদের এই নেতাজি যখন চলে যান, অন্তর্ধান করেন, সেই সময়তে প্রভুপাদের কাছে দণ্ডবোধ করতে এসেছিলেন কিপানিতে, বাগবাইয়ার গৌড়ীয় মঠে। সেই সময় মস্মদীয় গুরুপাদ প্রথমে ব্রহ্মচারী অবস্থায় ছিলেন, সেই সময়তে দণ্ডবোধ করার জন্য এসেছেন দুপুরবেলা। প্রভুপাদ সর্বক্ষণ সেবা করেন, বৈষ্ণবরা বসে থাকেন না 24 ঘন্টা। সেই সময়তে গুরুপাদ প্রথমে বললেন, একটু বসুন, আমি প্রভুপাদকে খবর দিই তিনি কী অবস্থা আছেন, কী কাজ করছেন। গিয়ে খবর দিলেন, প্রভুপাদকে বললেন, সুভাষ বোস এসছেন আপনার থেকে কৃপা নিতে, তো এখন পাঠাবো না একটু পরে পাঠাবো। প্রভুপাদ বললেন, ও একটা আদর্শ নিয়ে চলছে, পাঠিয়ে দাও আসুক, যদিও এই আদর্শটা একটা উত্তম আদর্শ নয়, এক্সিলেন্ট আদর্শ নয়, যেটা অপ্রাকৃতিক আদর্শ, তো পাঠিয়ে দাও, এখনই পাঠিয়ে দাও। যখন তার কাছে এলেন, প্রণাম আদি করার পর বসলেন, কিছুক্ষণ চর্চা হলো। চর্চা হওয়ার পর তিনি যখন চলে যাচ্ছেন, তখন প্রভুপাদ বললেন, একটু দাঁড়ান, পেছন ফিরে দাঁড়ালেন, বলে আপনাকে একটা প্রশ্ন করব। আপনি তো এক্ষুনি বললেন আপনি সর্বদাই গীতা পাঠ করেন। বলে হ্যাঁ, আমি গীতা পাঠ করি 3 বেলা, এমনকি আজাদিন ফৌজ যখন গঠন করেছিলেন সিঙ্গাপুরেতে, সেই সময় তার জীবনী দেখবেন, ওই সময় দুপুরবেলা সব 3 বেলা তিনি গীতা পাঠ করতেন। শুধু ভগবান বলেছেন নয়, ভগবানের গীতাটাকে আপনারা এক পাতা একটা অক্ষরও পড়েন নাই, আপনারা একটা অক্ষর পড়তে চান না, সবার কথা বলছি না, দেখা যায় যে বেশিরভাগ, বিশেষ করে যারা মডার্ন সোসাইটি বলে দাবি করে তাদের লজ্জা হওয়া দরকার। গীতাটাকে ভগবান বলছেন, আমি গীতাকে আশ্রয় করে জগৎ পালন করি, ভগবান স্বয়ং বলছেন, মহিমাতে দেখবেন ভগবান বলছেন, গীতা আশ্রয় করে আমি অনন্ত ব্রহ্মাণ্ডকে পালন করি। আপনাদের যত নেতা হোতা যত আছে সবাই, শুধু মোদিজি নয়, মোদিজির কাছেও চলে গেছে আমার সমস্ত গ্রন্থ আদি, শুধু মোদিজিকে বলছি না, আমি কারোর পক্ষের লোক নয়, বিশ্ব হিন্দু পরিষদের সব রাষ্ট্রীয় সংগঠন মন্ত্রী সবার কাছে, কিন্তু আমি কাউকে পরোয়া করি, সেরকম পরোয়া করি না, কেন আমি আধ্যাত্মিক ভজনের লোক, গৌমাতাকে রক্ষার জন্য, ভাগবতকে রক্ষার জন্য, পুরনো ট্র্যাডিশন আমাদের ভারতবর্ষের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাকে দরকার হলে গান্ধীজির কথাও বলতে হয়, কিন্তু আমার দরকার পড়ে না, ভাগবত কথা বলতে বললে সেগুলো কী দরকার, কিন্তু গোমাতাকে প্রোটেকশনের জন্য আমার দরকার পড়ে মন্তব্যগুলো। এখানে তাকে একটা প্রশ্ন করেছিলেন, আপনি তো বললেন গীতা পাঠ করেন, আপনি তো বললেন মানেন, আপনি তো পুনর্জন্ম মানেন, হ্যাঁ আমি মানি, গীতা 3 বেলা পাঠ করি, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণাতি নরো অপরাণি, এগুলো তো আমি পড়ি দিনরাত। বলে তাহলে আপনি যখন পড়েন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি আপনার আপনার আদর্শটা কী বর্তমানে, আপনার বদ্ধজীবের আদর্শ বদলে যায়, এই জন্য এই কথাটা বলতে বাধ্য হলাম, কিন্তু মহাপুরুষের আদর্শ বদলায় না, বদ্ধজীবের আদর্শ ক্ষণে ক্ষণে বদলে যায়, বিশেষ করে পলিটিক্যাল লিডারদের এই বললো এই চেঞ্জ করে দিল, এখন আর সেই কথা আর বলে না। যাই হোক, এখন প্রশ্ন হলো এই যে যখন তাকে জিজ্ঞাসা করলেন আপনার আদর্শ কী, তিনি বললেন ভারত মাতাকে স্বাধীন করা, এইটি বর্তমানে আমার, আর কোনো কথা আমি, ও তাহলে ঠিক কথা, আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি এখন তো ভারতীয়, হ্যাঁ আমি কট্টর ভারতীয়, ভারতমাতা, ভারতমাতার সন্তান, তা আপনি নিজেকে ভারতমাতার সন্তান বলে দাবি করেন, আপনি পুনর্জন্ম মানেন, আপনি দেশমাতাকে স্বাধীন করবেন, ভালো কথা, কিন্তু যদি আপনার শত্রুকে বলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করাই আমার উদ্দেশ্য, ভালো, ইটস ওকে, ভারত সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাস্ত করে আমার দেশকে স্বাধীন করব। প্রভুপাদ একটা ছোট্ট কথা বললেন, আচ্ছা এখন তো আমি ভারতে জন্মেছেন, ঠিক পরের জন্মে যদি আপনার জন্ম হয় গ্রেট ব্রিটেনে, তাহলে গ্রেট ব্রিটেনটা আপনার দেশের দেশমাতা হবে, তখন আপনি ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই জুড়ে দেবেন। তার মাথাটা ঘুরে গেল, এতটা তো চিন্তা করিনি, এখন আমার জন্ম হয়েছে ভারতবর্ষে, এখন আমি ভারতকে মাতা বলছি, এবং ব্রিটিশকে শত্রু মনে করছি, কিন্তু পরের জন্মে আমার জন্ম যদি হয়ে যায় গ্রেট ব্রিটেনে, তখন আমি গ্রেট ব্রিটেনের লোক, আমি দেশমাতা, আমার গ্রেট ব্রিটেন হবে, আমি ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করব। তখন প্রভুপাদ বোঝালেন, দেখুন আপনি সমস্ত যা বিচার বুদ্ধিতে অবস্থিত রয়েছেন সেগুলো সব অ্যাপারেন্ট ট্রুথ, আপনি আপেক্ষিক সত্যতে ভ্রাম্যমান রয়েছেন। আপনি বর্তমান সময়েতে আপেক্ষিক বিষয়েতে ব্যস্ত রয়েছেন। তিনি তখন মাতাটাকে চুলকে বললেন যে আপনার চরণে এক্ষুনি আমার আশ্রয় নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি পারবো না, যেহেতু আমি বলে দিয়েছি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিই, এইসব কথা আমি চিৎকার করে বলেছি, আমি মিথ্যাবাদী হতে পারবো না, হয়তো এই জন্মে আমার হলো না, বলে চলে গেলেন, কৃপা নিয়ে গেলেন। আমার বক্তব্য এইসব কথাগুলো ভাগবত কথার পূর্বে বলার উদ্দেশ্য হলো এই, আপনাদেরকে এই সমস্ত জাগতিক বিষয়ের ব্যস্ততা থেকে কিছু ছুটি দিয়ে আপনাদেরকে কনসেন্ট্রেট করার জন্য, কনসেন্ট্রেশন যেন আপনাদের এ বিষয়েতে থাকে। সকালবেলা আলোচনা প্রসঙ্গে যে গণপতি দেবতার বলেছিলাম, যত পাদ পল্লব বিনিধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময়ে স গণধীরায় বিঘ্নান বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ মোচনম, আমি বললাম। কিন্তু এই ব্রহ্মসংগীতা শ্লোকে তো সেই কথাই বলছে, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, তাহলে গোবিন্দ ছাড়া কেউ নেই। গণপতি দেবতাকে বলা হয় গণধীরায়, গণশক্তির প্রতীক। ওই জন্য দেখবেন যারা মালপানি চায় তারা সব গণপতি দেবতাকে পুজো করে। দক্ষিণ ভারতে যাবেন, দেখবেন এই বম্বেতে যাবেন, গণপতি দেবতা যেরমভাবে পুজো হয়, আপনাদের দুর্গাপুজো ওরমভাবে হয় কিনা ঠিক না, কত লক্ষ লক্ষ টাকা ওড়ায় খালি গণপতি দেবতার জন্য। এই গণপতি দেবতা তাদের কি এনশিওর করে, কি কি আস্থা দেয় মালপানি যেন হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলে শুধু মালপণি নয়, সব পাবেন। এইটাই তো বোকাম করে লোকে। এই জন্য ভাগবতের অন্যান্য শ্লোক দিয়ে আমি উচ্চারণ করে সব প্রমাণ করে দেব। যদি আপনারা শুধু অর্থ করি চান, তাহলে এক কথা, আপনারা বন্ধন দশায় যাবেন। আর যারা শুদ্ধ বুদ্ধি সম্পন্ন তারা বলবেন ভগবানকে কেন্দ্রবিন্দু রেখে অর্থ তো আসবেই, অর্থের চেষ্টা করব, করলে নিয়ন্ত্রিতভাবে সৎভাবে যা আসবে সমস্ত ভগবত সেবায় ব্যয় করব, বিভিন্ন কারণে সংসারেরও খরচা করব। ভাগবত কি উপদেশ করছে আপনাকে আমি পরে তুলে বলে দেব উচ্চারণ করে। ভাগবতে বলছেন যদি আপনার এই শুদ্ধ বুদ্ধি হয়, যে কোনো অবস্থা থেকে আস্তে আস্তে শুদ্ধ বুদ্ধিতে উন্নীত হলে পরে দেখবেন একমাত্র ভগবানের ভজনের কথাই বলা আছে, ভগবানের ভজন ছাড়া অন্য কোনো ভজনের কথা বলা নাই। অন্য কোনো ভজন করতে গেলে সমস্ত কিছু আপনার বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। আর গণপতি দেবতার আজকে এটা ব্যবসায়ী সমিতি, প্রথমেই আমাকে কেউ কেউ ফোনে বলল, মহারাজ আপনার মতো এত কট্টর ব্যক্তি ব্যবসায়ী সমিতির কাছে যাচ্ছে কেন, ব্যবসায়ী সমিতির যে সংগঠন সেখানে যাচ্ছে কেন। আমি হেসে উত্তর দিলাম, তাদেরকে ব্যবসা শেখাবার জন্য। বলে আপনি তো ব্যবসা জানেন না, তাদেরকে শেখাবেন কি করে। আমি বলে হ্যাঁ সত্যি কথা বলছি, ব্যবসা শেখাবার জন্য। বলে কী কীরম ব্যাপারটা আমি বুঝতে পারছি না। বলে ভগবান গীতাতে ব্যবসায়ের থেকে বুদ্ধির কথা বলেছেন, ভগবান গীতাতে ব্যবসায়ের থেকে বুদ্ধির কথা বলেছেন, এই ব্যবসায়ী মহলকে বাস্তবিক ব্যবসাটাকে শেখাবার জন্য, অর্থাৎ ব্যবসা কাকে বলে বাস্তবিক, ব্যবসায়ের থেকে বুদ্ধিকে জাগ্রত করার জন্য আমি অপরাধী মহলে যাই নাই। কেন, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের নিয়ম হল তারা অপরাধীর জায়গায় যাবেন, লেখা আছে চৈতন্য ভাগবতে পড়বেন। নিত্যানন্দ প্রভু গৌরহরি একদিন বেড়াতে বেড়াতে শান্তিপুরে যাবেন, হঠাৎ সেখানে একটা লাল কাপড়ের একটা সাধু দেখে নিত্যানন্দকে, যে এটা নিত্যানন্দের কার কুটিয়া, বলে এটা সাধুর কুটিয়া, সাধুর কুটিয়া চলো তো দেখি কেরম সাধুর কুটিয়া। নিত্যানন্দ গৌরহরি ইচ্ছে করে কৃষ্ণ বলরাম, সে সাধুর কুটিয়াতে গেলেন, গিয়ে দেখলে সে সাধু বেরিয়ে এলো, এসে তাকে পায়ে ধরে বলে চলুন আমার একটু কুটিয়ায় পায়ের ধুলো দিন। সেখানে গিয়ে বসালো তাদেরকে, বলে এসটেন যখন ছেড়ে দেবো না, কিছু খেয়ে যেতে হবে, ফল আদি সমস্ত প্রচুর পরিমাণে তাদের সামনে কলাপাতায় করে রাখলো। নিত্যানন্দ এবং গৌরহরি বসেছেন সেখানে, সেখানে বসে এবার খালি ওই যে সন্ন্যাসী আছেন তিনি বারবার বলছেন যে মধু আনবো, মধু আনবো, বারবার বলছেন। নিত্যানন্দের কাছে তাকাচ্ছেন গৌরহরি, মধু আন, মধু আনবো বলে কি বলছেন, নিত্যানন্দে কি বলে মধু আবার কি বলছে, মদের কথা বলছে, দারু উড়ে ছপনার বলে খাওয়া দাওয়া বন্ধ করে লাফিয়ে গিয়ে গঙ্গায় পড়লেন, গিয়ে সন্তরণ করে শান্তিপুরে চলে গেলেন। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর সিদ্ধান্ত করছেন, মদ্যপ স্তৈন্যরে কৃপা করে, মদ্যপ মদ খায়, স্ত্রী সঙ্গ করে, অথচ সাধু নাম ধরেছে, তাকেও গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ কৃপা করতে চায়, কিন্তু অপরাধী হলে কাউকে কৃপা করে না। কাজে আমার যদি কোনো দোষ দেখিয়ে দেন, আমি ওখানে কোনো কিছু প্রাপ্তির জন্য আসি নাই, ব্যবসায়ী মহল তারা যদি এটা অর্গানাইজ করে থাকেন, সেখানে অধিক পরিমাণে বাইরের লোক বেশি করে হরিকথা শুনুক, এই বুদ্ধি নিয়ে এসছি, অন্য কোনো বিচার নিয়ে আসেনি, আর ভালো করে আপনাদেরকে ব্যবসাটা শিখিয়ে দেওয়ার জন্য, ব্যবসা কাকে বলে, সেটা শিখে ব্যবসা করলে আপনাদের ব্যবসা ভালো হবে। আপনি মনে করবেন না মহারাজ এসে বাজে কথা শিখিয়ে দিয়ে গেল ব্যবসা খারাপ হয়ে, না, বুদ্ধি আরও ঠান্ডা হবে। এই জন্য বলছেন ভগবান গীতাতে বলছেন, নাস্তি বুদ্ধি রাজুক্তস্য নাচ যুক্তস্য ভাবনা, দোজ আর নট অ্যাটাচড উইথ মি, যারা আমার সঙ্গে সংযোগ রাখে না তাদের বুদ্ধিটা কখনো অর্গানাইজ বুদ্ধি হতে পারে না। ভগবান এই সমস্ত কথা উত্তর দিয়েছেন, যাদের মন বিচার বুদ্ধি সমস্ত অসংখ্য অসংখ্য বিষয়েতে ধাবিত হচ্ছে, তাদের বুদ্ধিকে নিঃস্বার্থিকা বুদ্ধি বলা হয় না। যেটাকে আমি ব্যবসায়িকা বুদ্ধি বললাম, সেটার আর একটা পরিভাষা আছে, সেটার নাম হলো নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় সংকল্পজনক বুদ্ধি, যে আমি কোন পথে গেলে পরে অর্থ পরমার্থ সমস্ত কিছু আমার কোনো কিছু দুর্লভ থাকবে না, সব কিছুই লাভ করতে পারব। সেই জন্য ভাগবতের উপদেশ হলো, যে যে অবস্থায় থাকো তাকে ভগবানের উপদেশ করার কথা, ভগবানের ভজনের কথা বলা আছে। এই কথাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন না, সকালে আমি কিছু কথা উত্থাপন করেছিলাম, গণপতি দেবতার কথা ভালো করে শুনুন। গণপতি দেবতাকে বলা হয় গণাধিপ, অর্থাৎ জনগণের অধিপ, তিনি যে তার যে সম্মুখে নাকে এই যে নাক, যেটাকে আপনারা নাক বলেন সেটা তার সুর, এই সুরের দ্বারা তিনি এই জড়জগতের সমস্ত বিষয়গুলোকে অনুভব করেন। সরস্বতী ঠাকুর বহুপাদ উদাহরণ দিয়েছেন, যে প্রভুপাদ বলছেন যে গণপতি দেবতার এই যে সুঁটটা আছে, এই সুঁটটার হচ্ছে লক্ষণ হলো আধ্যাত্মিকতার প্রতীক, অর্থাৎ জড় বিষয় সব আমি শুকে নেবো, জেনে নেবো, বুঝে নেবো, এই গণপতি দেবতার এই সুঁটটা, এই সুঁড় দিয়ে তিনি খেতেও পারেন, সুঁড় দিয়ে শুকতেও পারেন, কাউকে মারতেও পারেন, কাউকে কিছু দিতেও পারেন, এই গণপতি দেবতার এই সুঁড়ের দ্বারা এই যে কাজগুলো হয় এটাকে প্রভুপাদ বিচার করে, এটা গৌড়ীয় ভজন ছাড়া আর কেউ বলতে পারবে না, এটাকে বলা হয় আধ্যাত্মিকতার প্রতীক, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা অনুভব সিদ্ধ বিষয়গুলোর প্রতি ধাবমান যিনি হবেন তিনি অবশ্যই গণপতি দেবতা কি ভজন করবেন, তার ওই গণেশ পর্যন্তই গতি হবে, আর তার ওপরে আর উঠতে পারবেন না। কিন্তু গণপতি দেবতাকে যে শুদ্ধভাবে আপনি ডাকেন, আমিও গণপতি দেবতাকে প্রার্থনা করি, কিন্তু আমার বিচারটা আলাদা, আপনাদের বিচারটা আলাদা, আমি শঙ্কর ভগবানকে আরাধনা করি, পুজো করি, কিন্তু আপনাদের বিচার আলাদা, আমার বিচার আলাদা, শঙ্কর ভগবান একটা আলাদা ভগবান, কৃষ্ণ একটা আলাদা ভগবান, কালী একটা আলাদা ভগবান, এইসব আপনাদের পাঁচমিশালি পঞ্চায়েতি বুদ্ধি, এটাকে বলা পঞ্চায়েতি বুদ্ধি, কিন্তু তা নয়। হিন্দু শাস্ত্রে বলে এই কথাটা আমি উত্থাপন করতে, হিন্দু শাস্ত্র এইসব কথা বললে পরে একটা বাজে কথা হয়ে যায়, হিন্দু এই কথাটার তো এইটা অ্যাকচুয়ালি কোনো পরিভাষা হয় না, হিন্দু শব্দটা করতে গিয়েছে, এই জন্য আমি আরও শুদ্ধ ভাষায় যেতে চাই, অর্থাৎ ভারতীয় দার্শনিক শাস্ত্রের, বেদভিত্তিক দার্শনিক শাস্ত্রের যদি অ্যানালিটিক্যাল বিচার করা যায়, সেখানে আপনারা দেখবেন শ্রীকৃষ্ণ ইজ দ্য সুপ্রিম লর্ড, কৃষ্ণের ওপরে আর কেউ নেই, কৃষ্ণ হচ্ছে একেবারে অনন্ত ব্রহ্মাণ্ডের শেষ কথা, কৃষ্ণের পরে আর কোনো কারণ নাই। সেই জন্য ব্রহ্মসংহিতার বলা হয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ, বলেছে না ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণম, এই এই কথাটা বলা হয়েছে কোথায়, বলছে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে। সেখানে আপনাদের এইটুকু বুদ্ধি বিচার করা উচিত যে আমাকে কৃষ্ণ কৃষ্ণ ভগবান যে সুপ্রিম লর্ড বলে দেওয়া হয়েছে, নাও ইট ইজ আপ টু ইউ, আমি যদি বোকা মূর্খ হই আমি যত তত্ত্ব যেরম সেরম ঘুঁজব, কালী ভজন করলে পরে মাকে আমি ঘৃণা করি না, মা আমার মা, প্রকৃতি মা, কিন্তু কালীকে যেভাবে আমি দর্শন করি সে বিচার যদি আমি বলতে থাকি সপ্তাহকাল, এক সপ্তাহকাল আমি কালীতত্ত্বের বিচার বলতে থাকব দুর্গা, তখন আপনারা বুঝবেন যে ইনি কীভাবে বিচার করেন আর আমরা কি করে বিচার করি। সেখানে কথা হলো এই, প্রকৃতিকে কেউ অপমান করতে চায় না, কিন্তু প্রকৃতির বসেতে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, এটা বুদ্ধিমানের কথা নয়, এটা বুদ্ধিমানের কথা হলো। মায়ার বসে যাচ্ছে তার মানে প্রকৃতির বসে চলে যাচ্ছে, প্রকৃতি ক্রিয়া মানানি গুণ কর্মের অবসর, তাই তো গীতাতে বলেছেন। সমস্ত আপনার যা ফ্যানাটিক, আপনি যে উন্মত্তের মতো এখন এইটা করছেন, কেউ বলছে চল একটু বাইরে চাউমিন খেয়ে আসি, কেউ বলছে চল একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি, কেউ বলছে সিনেমায় চল, কেউ একটা বন্ধু পার্কে চল, পাগল উন্মত্ত, তাদের কোনোটাই বুদ্ধি কোনো অর্গানাইজড নয়, দেয়ার ব্রেন ইজ নট রেগুলেটেড, তাদের বুদ্ধি নিয়ন্ত্রিত বুদ্ধি নয়। কিন্তু ঋষি মুনি বালিকদের বালকদের যদি জীবনযাত্রা দেখতেন তাদের ওদের জীবন কেরাম নিয়ন্ত্রিত, এ কথাটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য সেখানে বলছেন যে প্রকৃতি দেবীকে ঘৃণা করার কথা আমি বলিনি, কিন্তু দুর্গাকে কালীকে এটা উপলব্ধি করুন, কালী একটা আলাদা, দুর্গা একটা আলাদা, এ একটা আলাদা ঈশ্বর, শঙ্কর ভগবান একটা আলাদা, কৃষ্ণ একটা আলাদা ঈশ্বর, যে কোনো কাউকে ডাকলেই হয়, এটা হচ্ছে মায়াবাদী বুদ্ধি। বাস্তবিক পক্ষে কৃষ্ণকেই ভজন করতে হবে, কিন্তু আমরা কোনো দেবদেবকে অপমান করার কথা উপদেশ পাই নাই। এতে ব্রহ্মাদ এতে ব্রহ্মাদি দেবাহা না অবজ্ঞায়া কদাচন, সমস্ত ব্রহ্মা আদি সমস্ত দেবতা এদেরকে কোনো কাউকেই অপমান করার কথা বলা নেই। হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর এতে ব্রহ্ম রুদ্রাদ্যা না অবজ্ঞায়া কদাচন, হরি একমাত্র পরম দেবতা, তাই বলে কোনো দেবতাকে অপমান করবে না। কেন বলে সমস্ত দেবতা কৃষ্ণের গোলামি করছে, কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেক দেবতা, বায়ু দেবতা বায়ুর ডিপার্টমেন্টে রয়েছে, জল দেবতা জলের ডিপার্টমেন্টে রয়েছে, ইন্দ্র দেবতা বর্ষার ডিপার্টমেন্টে স্বর্গের ক্যাবিনেট দেখাশোনা করছে, যেমন আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থাকে, এই মিনিস্টার সমস্ত মিনিস্টার সব ভাগ করা থাকে ক্যাবিনেট, দেবতাগণ এরকম ভাব করা আছে। তো এতে সেই দেবতাগণকে অপমান করার কথা তো আমরা বলি না, আমরা খালি বলে তোমরা বুদ্ধিটাকে খোলো, খুলে দেখবার চেষ্টা করো, ঈশ্বর একমাত্র কৃষ্ণ, পরমেশ্বর একমাত্র কৃষ্ণ, অন্য অন্য ঈশ্বর থাকতে পারে কিন্তু পরমেশ্বর একমাত্র কৃষ্ণ। আজকে গণধীপ অর্থাৎ গণশক্তির প্রতীক এই যে গণপতি দেবতা, তাকে আপনারা পূজা করেন, কিন্তু আপনাদের যদি জিজ্ঞেস করি গণপতি দেবতার বিচার যা কিছু এই তত্ত্বটার বিচার বলুন, আপনারা কেউ বলতে পারবেন না, কিন্তু বোকার মতো পুজো করে যান কেবল মাল পানি আসবার জন্য। আর গণপতি দেবতা এত বড় মোটা শরীর নিয়ে ওরকম একটা ছোট একটা ক্ষুদ্র গণ একটা ইঁদুরের উপর বসে রয়েছে, ইঁদুরটা চাপা পড়ে মরে যাবে মহারাজ, কী সব কথা এইসব, একটা ছোট ইঁদুর তার উপরে এত বড় গণেশ চেপে বসে রয়েছে, ইঁদুরটা চেপে মরে যাবে গলে যাবে, এইসব কী কথা এইসব। এই কথাগুলোর দার্শনিক বিচার আপনারা জানেন না বলেই এই কথাগুলো উত্থাপন করে। কেউ কেউ বলেন মুসলিম ভাইরা এই হিন্দুগুলো সব পুজো করে, কালীমাতা ল্যাংটো মেয়ে ছেলের পুজো করে, তারা এসে আমার কাছে অভিযোগ করে এইসব কথা বলছে, মানে ওরা বলছে ওরা অজ্ঞানে আছে, তারা জানে না, তাদেরকে যখন আর কোনো সময় তর্ক উত্থাপন করবে বলবে কালীমাতা ল্যাংটো নয়, বলে হ্যাঁ ল্যাংটো তো আমরা দেখি, ও তুমিও দেখো আর মুসলিমগুলো, ও তোমাদের দুজনের দর্শনই এক, তোমার দর্শন আর মুসলিমগুলো সব একই, কোনো অসুবিধা নেই, তাদেরকে গালাগাল দিয়ে কী লাভ। কালীমাতা বাস্তবিক পক্ষে ল্যাংটো নয়, ল্যাংটো এই জন্য আপনি দেখেন যে সমস্ত প্রকৃতি জুড়ে কালী মায়ের স্বরূপ, মায়ের স্বরূপ কী, প্রকৃতি মায়ের স্বরূপ সমস্ত বিশ্ব, এই বিশ্বটা জুড়ে। এখন আপনাকে যদি বলা হয় আপনি কাপড় পরে রয়েছেন কি না, বলেই তো কাপড় পরে রয়েছি, আমি তো দেখতে পাচ্ছি আপনি সুন্দর কাপড় পরে এসছেন, কিন্তু যদি একটা পিঁপড়ে আপনার কাপড়ের ভেতরে থাকে, ভেতরের তলায় আপনার গুহ্য দেশে, তাহলে এই পিঁপড়েটা বলবে যে এই ব্যক্তি ল্যাংটো রয়েছে, বলবে কি না, পিঁপড়েটা আপনার কাপড়ের ভেতরে আপনার শরীরের সঙ্গে লেগে রয়েছে, সে আপনাকে যখন দেখছে সে তখন বলছে এই ব্যক্তি ল্যাংটো রয়েছে, তাই কি না, ল্যাংটো নেই, পিঁপড়েটা তো ভেতরে রয়েছে আপনার কাপড়, বাইরের কাপড়ের আবরণটা বাইরে। সেরকম এই কালীমায়ের ভেতরে আপনারা রয়েছেন, এই জন্য মাকে ল্যাংটো দেখছেন, বাস্তবিক পক্ষে মায়ের দিক দিয়ে এই যে দশ দিক আছে, এই হচ্ছে কাপড়ের আবরণ, তার কাপড়ের আবরণ আছে, কাপড় আছে, তিনি পরে রয়েছেন, কিন্তু তিনি ল্যাংটো নন। কিন্তু আপনি দেখছেন যেহেতু মায়ের ভেতরে রয়েছেন, তিনি দেখছেন মা ল্যাংটো, কাপড় চোপড় পরেনি, এরকম লাগছে। যারা কালীমায়ের ভজন করে তারাও দার্শনিক বিচার করে ল্যাংটো মা বলে, গান ফান গায়, গাক কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু বাস্তবিক বিচারটা, দার্শনিক বিচার বৈষ্ণবগণের কাছেই আপনাদের পেতে হবে, শুদ্ধ বিচারটা, তা নাহলে কোনো জায়গা নেই। এবার গণপতি দেবতা কী করে ইঁদুরের ওপর বসে রয়েছেন, এটা কোন ধরনের বিচার? গণপতি দেবতার কি এটা বুদ্ধি নেই? একটা ছোটো গণেশ একটা ইঁদুরের ওপর বসে পড়েছেন, তার কত কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা এই দর্শনটার মানে বুঝলেন না, এটা যদি মানে বুঝতেন তাহলে আর বলতেন না। গণপতি দেবতা হচ্ছে গণাধিপ, যারা সমাজের রিপ্রেজেন্টেটিভ হয়ে বড় বড় মাতা হয়ে রয়েছেন, নেতা হোতা, এই সমস্ত গণাধিপ হচ্ছে গণের, এই জনগণের অধিপ তারা। আর তাদেরকে বহন করেন, তাদেরকে বহন করেন কারা বলে, ক্ষুদ্র ব্যক্তি, ক্ষুদ্র ব্যক্তি যারা আছেন। ইঁদুরকে তুলনা করা হয়েছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি, রিস্কাওয়ালা ঠেলাওয়ালা, যারা ব্যবসা করে খাচ্ছেন কোনো মতে, এই সমস্ত জনগণ তারা শক্তি দিয়ে, তারা ভোট দান করে ওদেরকে নির্বাচন করছেন, এবং করে ওরা যে মাথার উপর আপনাদের ঘাড়ের উপর বসে রয়েছে, সব মূলে কিন্তু আপনাদের শক্তি এক্সপ্লয়েট করছে, সব ট্যাক্স আদি সব আপনাদের থেকে কেড়ে নিয়ে ওরা দেখাচ্ছে আমরা চালাচ্ছি। সেই জন্য ওই যে ইঁদুরটা, সেইটার প্রতীক হলো ক্ষুদ্র মানুষের জনশক্তির প্রতীক, আর গণাধিপ হলো গণপতি দেবতার। খালি দার্শনিক বিচার করলে দেখা যাবে এর মধ্যে মিথ্যা কিছু নেই, ঠিক রয়েছে। অর্থাৎ ক্ষুদ্র যে সমস্ত জীব মানুষগণ আছেন তারাই বৃহৎকে বহন করে চলেন, আছেন না? আপনি আমি যদি বিচার শক্তি এখানে ভাগবত ছেড়ে দিয়ে এইসব বলতে থাকি তাহলে হয়ে গেল। যত আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, তারা যত, তারা কেউ কেউ ছ মাসের জন্য, এক বছরের জন্য যদি হয়ে থাকে, তারা যদি রিটায়ারমেন্ট হয়ে থাকে, তারা সারা জীবন তাদেরকে আপনার সেই প্রণামীটা দিতে হবে, সারা জীবন পেনশনটা দিতে হবে। বোঝা গেল কি বললাম? কেউ ধরুন ছ মাসের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, ছ মাস তিনি যদি রিটায়ারমেন্ট হলেন, তাই কিন্তু সারা জীবন আপনাকে ওই দিতে হবে আপনার এই পেনশনটা। তাহলে কার কাছ থেকে যাচ্ছে? আপনার পকেট কেটে যাচ্ছে, কিন্তু আপনি মূর্খ বুঝতে পারলেন না। ওদের মহিমা না আপনার মহিমা, নিজের মহিমাটা অনুভব করতে পারলেন না, এত বোকা। সেই জন্য এখন আর বেশি কথায় না গিয়ে আজকে আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমা আলোচনা করেছিলাম, তাও সন্তুষ্ট হতে পারে নাই। অন্য এক মন্দিরে দুদিন ধরে কিছু আলোচনা করেছিলাম অল্প, আর এখানে কেবল একটু সামান্য স্পর্শ করে গেছি, আর সেসব বিষয়েতে আজ যাব না। আজকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রারম্ভিক আলোচনাতে এই সব যে ব্যাকগ্রাউন্ডে এইসব কথাগুলো বললাম, সেই কথাগুলো যদি আপনারা মনে রাখতে পারেন খুব ভালো হয়, কারণ তাহলে আপনাদের চোখ খুলবে, আর চোখ খুললে পরে আপনারা বাস্তবিক ভাগবতী মহাপুরাণ যে সাক্ষাৎ কৃষ্ণ, ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে প্রথমেই বলে রাখা ভালো, এখানে কোনো একটা গ্রন্থ পাঠ হচ্ছে এরকম কোনো কথা নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, শ্রীকৃষ্ণর অপ্রাকৃত যে বিচারগুলো, তার যে সিদ্ধান্ত, তার যে অপ্রাকৃত লীলা। ভগবান যদি আজকে লীলা বিস্তার না করতেন, তার নাম ধাম পরিকর বৈশিষ্ট্য এসব যদি বিস্তার না করতেন, তাহলে আজকে আমরা বদ্ধজীব কী নিয়ে থাকতাম, এ কথাটা বোঝবার চেষ্টা করুন। যদি ভগবান অপ্রাকৃত লীলাবিলাস না করতেন, যদি ভগবান প্রকট বিহার করে রামচন্দ্র এইসব লীলাকুণ্ডে না থাকতেন, নৃসিংহদেব যদি অবতার না হতেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না অবতার গ্রহণ করে এইসব লীলা করতেন, যদি ভগবান শ্রীকৃষ্ণ পরাখিলেশ্বরে জগতে অবতীর্ণ হয়ে সব লীলা না করতেন, তাহলে আমরা আমাদের চর্চার বিষয়ে কী হতো? বেদ পুরাণ আদি উপনিষদ এগুলো কোনো নতুন করে রচনার বিষয় নয়, এগুলো নিত্য জগতে ছিল, ব্যাসদেবজি খালি প্রকট করেছেন। বোঝা গেল ব্যাসদেবজি খালি প্রকট করেছেন, বাস্তবিক পক্ষে বেদ পুরাণ উপনিষদ এগুলো সমস্ত নিত্য জগতে নিত্য বিরাজমান রয়েছে, এগুলো কেউ রচনা করে না। সেই জন্য বলা হয় বেদকে অপৌরুষেয়, বেদ অপৌরুষেয়, কাউর দ্বারা নির্মিত নয়। সেই জন্য যারা এখানে যদি কেউ কোনো ব্যক্তি বেদ পড়েছেন বলে জানেন মনে হয় না, যদি বেদ পড়ে থাকেন সেখানে দেখবেন বেদেতে এক একটা ঋচা, এক একটা শ্লোক আছে, বিভিন্ন অধ্যায় আছে, সেখানে লেখা আছে বেদের অমুক ঋচার দর্শনকর্তা অর্থাৎ দ্রষ্টা ঋষি তার নাম হলো যাজ্ঞবল্ক। বেদের অমুক ঋচা অমুক এই মন্ত্রগুলো দর্শন করেছেন অন্য একটা মুনি, জৈমিনী বা অন্য অন্য মুনি, এরকমভাবে কোনো জায়গায় লোপমুদ্রা লেখা রয়েছেন ইনি এই মন্ত্রগুলোকে দর্শন করেছেন। আপনারা এই কথাগুলো শোনেননি, এখন অবাক লাগছে, আপনারা শোনেননি বলে আপনাদের অবাক লাগছে। বেদে দেখবেন কোনো জায়গায় লেখা নেই উনি অমুক মন্ত্রের রচয়িতা, এই কথা লেখা নেই। সব জায়গায় লেখা রয়েছে অমুক মন্ত্রের দ্রষ্টা ঋষি অমুক ঋষি। যজুর্বেদের অমুক মন্ত্রের ঋষি দ্রষ্টা শুক্ল যজুর্বেদের তার দ্রষ্টা হলো কে, যাজ্ঞবল্ক। এইরকমভাবে প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রত্যেক ঋষির নাম বলা আছে, কিনি কোন মুনি কোন মন্ত্রের দ্রষ্টা। তাহলে এখানেই আপনারা উপলব্ধি করতে পারছেন বেদকে কেউ রচনা করে নাই। বেদের মন্ত্রগুলো যখন সম্মুখে ভজন করতে করতে যে যে ঋষিমুনি সম্মুখে যে স্বরূপ ধরে এই অক্ষরগুলো এরা উঠে পড়ছে, আপনাদের জীবনও তাই হবে। যদি আমাদের মন্ত্র জীবিত হয় মানে প্রাণশক্তি থাকে, যদি আমাদের গুরুপাদ পদ্ম নিত্য জগতের হন, সিদ্ধ মহাত্মা হন, তাহলে আপনাদের যে মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র মূর্খের মতো জপ করে গেলে হবে না। আর কখনোই মন্ত্র এবং দীক্ষা হরিনাম কখনোই বোকালোকের থেকে নেবেন না। যিনি সিদ্ধ নন, যিনি সাধারণ বিষয়তে রমণ করছেন, তার কাছ থেকে কখনোই নেবেন না। যদি নেন তাহলে আপনাদের অধঃপতন হবে। বদ্ধজীবের থেকে কখনোই, যিনি বিষয়তে রমণ করছেন তার থেকে হরিনাম এবং মন্ত্র যদি নেই, সেই মন্ত্রের মধ্যে কোনো বীর্য থাকবে না। আমার বোঝা গেল, কোনো ব্যক্তির যদি ক্ষমতা না থাকে তাহলে তার সন্তান জন্ম হয় না, এটা নিয়ম। সেরকমভাবে বিচার করে দেখা যায় যে ব্যক্তি গুরু পারম্পর্য ক্রমে বাস্তবিক জায়গা থেকে দীক্ষা নেয় নাই, তার মন্ত্রেতে হরিনামেতে এবং দীক্ষা মন্ত্রেতে কোনো শক্তি নাই। ওই জন্য বলল বদ্ধজীবের থেকে হরিনাম মহামন্ত্র দীক্ষা আদি নিলে আপনার বদ্ধদশাই প্রাপ্ত হবে, আর মুক্ত মহাপুরুষের থেকে এই সব মন্ত্র নিলে পরে আপনার সেই মন্ত্রে বীর্য আছে, কাজ হবে। এবার বললেন আমি কি করে চিনব, সবাই তো তিলকমালা গ্রহণ করেছে ভালো করে। ওই জন্য হরিভক্তিবিলাসে বলা আছে এক বৎসর কাল গুরুর ধান্দাটাকে খেয়াল করবে, গুরু কি করে ভালো করে, গুরু এবং শিষ্যের পরীক্ষার কথা বলা রয়েছে। এর মধ্যে অনেক বিচার আছে, আমি এগুলো এখানে তুলব না। ঘটনা হলো এই, উদাহরণ আমি একটা দিচ্ছি। এই বাজারেতে যদি কোনো বইয়ের দোকান থাকে, সেখানে গিয়ে আপনি অর্ডার দিয়ে আসুন আমাকে ভূতের মন্ত্র পাওয়া যায় এরকম একটা বই এনে দিন, ও দেখবেন অর্ডার দিয়ে ভূতের একটা মন্ত্র লেখা আছে, সে ভূতের মন্ত্রের বই এনে দেবে। কিন্তু সাপের বিষ ঝাড়ার মন্ত্র যদি বই পাওয়া যায় মন্ত্রতন্ত্রের বই পাওয়া যায়, আপনি ওগুলোকে নিয়ে আসুন, নিয়ে সেগুলো মুখস্থ করুন, কাউকে সাপে কামড়েছে বা ভূতে ধরেছে আপনি সেই মন্ত্রের দ্বারা ভূতকে ছাড়াতে যান, ভূত আপনাকে গলা টিপে মেরে ফেলবে, আপনি পারবেন না ছাড়াতে। বলে কেন মহারাজ, আমি তো বই নিয়ে এসেছি, পড়েছি, ভূতের মন্ত্র ছিল ওখানে পরিষ্কার লেখা রয়েছে, আমি নিজে চোখে দেখেছি এইগুলো লেখা রয়েছে, ভূতের মন্ত্র আমি মুখস্থ করেছি, কিন্তু ভূত গেল না কেন, আমাকে গলা টিপতে আসছে ভূত। বলে হ্যাঁ, আপনাকে গলাই টিপবে, কারণ আপনি বুকার মতো বই নিয়ে এসে মুখস্থ করেছেন। আর গ্রামের যে লোকগুলো যারা ভূতের মন্ত্র জানে, যারা ওঝা, তারা পারম্পর্য গুরু, তাদেরও গুরু আছে, যদিও তারা পারমার্থিক জগতের লোক নয়, তাদের এই জড়জগতের আবার গুরু আছে, তারা ওই গুরু ওই সাপের মন্ত্র ভূতের মন্ত্র সিদ্ধ করেছে নিজের জীবনে। যে সাপের মন্ত্র ভূতের মন্ত্র সিদ্ধ করেছে, সেই সিদ্ধ করা মন্ত্রটা আপনাকে যদি দেয়, আপনি যদি সেই মন্ত্রটা পালন করেন এবং করেন, তাহলে দেখবেন আমার কাজ হচ্ছে। তাহলে জড়জগতের এই একটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পাচ্ছেন যে জড়জগতের ভূতের মন্ত্র সাপের মন্ত্রেতে যদি এই ধরনের বিষয় থাকে, তাহলে ভগবানের প্রাপ্তির জন্য যেখান সেখান থেকে আপনি মন্ত্র নিন, কাজ হয়ে যাবে? এটা সাধারণ উদাহরণ হতেই পারে না। সেই জন্য অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য যদি প্রবেশ করতে চান, তাহলে সবার কাছে আমার অনুরোধ আপনাদের চেতনার বিকাশ হোক। ওই জন্য গৌমাতার বইটার নাম হলো চেতনার জাগরণ বইটার নাম। বাস্তবিকভাবে গভীরে গেলে দেখা যায় চেতনার যদি উন্মেষ জাগরণ না হয় তাহলে কোনো ক্রিয়াকর্মই সিদ্ধ হয় না। তাহলে চেতনার জাগরণ হচ্ছে বেসিক কথা। চেতনার জাগরণ আপনার কনসিয়াসনেসের ডিগ্রি যত বাড়বে তত তার আপনার মূল্য হবে অপ্রাকৃতিক জগতে। জড়জগতের মূল্য হয় আপনার কটা বাড়ি আছে, কত আপনার এডুকেশনাল ডিগ্রি আছে, আপনাকে কত লোক মান্যতা করে, এর ওপর আপনার সম্মান। কিন্তু অপ্রাকৃতিক জগতে ভজন রাজ্যে আপনার সম্মান থাকবে না, আপনাকে কেউ একটা দানা পুজবে না। কেন পুজবে না? তাহলে আপনার যে যোগ্যতাগুলো একটু ভজন রাজ্যে লাগবে না। ভজন রাজ্যে কখন আপনাকে মূল্য দেওয়া হবে? যখন আপনার চেতনা কনসিয়াসনেসের ডিগ্রি বাড়তে বাড়তে এমন অবস্থায় ট্রান্সেন্ড করে গেছে, জড়জগতের যে বিষয় আছে বিচার আছে এগুলোকে ট্রান্সেন্ড করে যখন অপ্রাকৃতিক জগতের ভগবানের চরণ কমলকে আপনি অনুভব করতে পারবেন, তখন আপনার যে ডিগ্রি অফ কনসিয়াসনেস আছে সেটাকে মূল্য দেওয়া হবে। সেটাই হচ্ছে সাধু জগতের বিচার, শাস্ত্রের বিচার। এছাড়া জড়জগতের কোনো বিচার আমরা গ্রহণ করতে পারবো না। জড়জগতের বিচারের মধ্যে অ্যাপারেন্ট ট্রুথ আমি বলেছিলাম একটু আগে, সরস্বতী ঠাকুর একটা ছোট্ট বই লিখেছিলেন, ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। একটা উদাহরণ দিলে যারা পড়াশোনা করেছেন তারা অনায়াসে বুঝতে পারবেন, সেই জন্য উদাহরণটা দিয়ে ভাগবত শুরু করব। এগুলো ভাগবত কথার প্রারম্ভিক কথা। যদিও একটা ট্রেন রাজধানী এক্সপ্রেস একটা ট্র্যাকেতে যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর ঠিক সেই দিকেই যেদিকে দিল্লির দিকে যাচ্ছে সেই দিকেই একটা অন্য একটা ট্রেন দুরন্ত, সেটাও 100 কিলোমিটার স্পিডেতে এই ট্র্যাকেতে রাজধানী যাচ্ছে আর এই ট্র্যাকেতে দুরন্ত যাচ্ছে। যারা একটু পড়াশোনা করেছেন, ফিজিক্সের গভীরে যেতে হবে না, সামান্য পড়াশোনা করেছেন, তারাও জানেন যে যদি এই জানলা থেকে ওই ট্রেনটাকে দেখা হয় তাহলে দুটো ট্রেনকে মনে হবে দাঁড়িয়ে রয়েছে, হবে কি না? স্ট্যাটিক মনে হবে দাঁড়িয়ে রয়েছে, দুটো ট্রেনে একটাও চলছে না। রাজধানী 100 কিলোমিটার স্পিড আর দুরন্ত 100 কিলোমিটার স্পিড, দুজনেই ট্রেনের জানলা সব একই স্পিডে যাচ্ছে। এক জানলা থেকে যদি এই জানলায় দেখা হয় এই তাহলে দেখা হবে, মনে হবে যে রাজধানীর গতিবেগ নাই আর দুরন্তের গতিবেগ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বাস্তবিক কথাটা তা নয়, রাজধানীর গতিবেগ 100 কিলোমিটার পার আওয়ার আর দুরন্তের গতিবেগও কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার, কিন্তু যেহেতু তারা সেম ডিরেকশনে একই দিকে যাচ্ছে সেই জন্য যে এর যে ভেলোসিটি, এই যে রাজধানীর ভেলোসিটি, এর থেকে দুরন্তের ভেলোসিটিটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে 100 কিলোমিটার পার আওয়ার মাইনাস 100 কিলোমিটার পার আওয়ার যদি জিরো হয় ভেলোসিটি, এই ভেলোসিটিটাকে বলা হয় অ্যাপারেন্ট ভেলোসিটি, আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ রাজধানীর সাপেক্ষে দুরন্তের বর্তমানে জিরো ভেলোসিটি, তাই কি না? বাস্তবিক ভেলোসিটি নয়, কিন্তু আপেক্ষিক ভেলোসিটি জিরো। কিন্তু যদি উল্টোটা হতো, অর্থাৎ রাজধানীর গতিবেগ, রাজধানীটা যাচ্ছে দিল্লির দিকে আর দুরন্তটা আসছে দিল্লি থেকে ব্যাক করছে, এই ট্র্যাকে এই যাচ্ছে, এই ট্র্যাকে এই যাচ্ছে, দুটো যদি 100 কিলোমিটার স্পিড, এটা যদি 100 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে দুটোর যদি বিচার করেন আপনারা দেখেন বলে আরে ট্রেনটা মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল? বলছি সেখানে অ্যাপারেন্ট ভেলোসিটি কী হলো, রাজধানীর ভেলোসিটি 100 কিলোমিটার পার আওয়ার প্লাস দুরন্তের ভেলোসিটি 100 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আপনি যে এক ট্রেন থেকে আরেক ট্রেনকে দেখছেন আপনার অন্য ট্রেনের সাপেক্ষে এই ট্রেনের ভেলোসিটি হয়ে গেল 200 কিলোমিটার পার আওয়ার, বোঝা গেল? আপেক্ষিক রিলেটিভ ভেলোসিটি, যারা সামান্য পড়াশোনা করেছেন তারা এটা জানেন, তার রিলেটিভ ভেলোসিটি অফ রাজধানী এক্সপ্রেস ইজ 200 কিলোমিটার উইথ রেসপেক্ট টু দ্যাট ট্রেন, অর্থাৎ দুরন্তের সাপেক্ষে এর গতিবেগ হয়ে গেল 200 কিলোমিটার পার আওয়ার। তো এই যে ফেলাসি, এটা অপ্রাকৃতিক জগতের ক্ষেত্রে এবার কাজে লাগবে। আপনাকে এই জড়জগতে যে সংসার, যে বাড়ি ঘর নিয়ে গোপেতে এরকম তা দিচ্ছেন, বড় গোপ করেছেন, এই গোপেতে তা দিচ্ছেন, এটা দুদিনের বাহাদুরি, সব সমস্ত শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না। এই আপেক্ষিক দুনিয়ায় থাকাকালীন অবস্থায় প্রাকৃত জগৎ থেকে অপ্রাকৃত জগতের অনুসন্ধান করাটাই হচ্ছে বাস্তব বুদ্ধির পরিচয়। সেই ব্যক্তিকে বাস্তব বুদ্ধিমান বলা হয়েছে ভাগবতের বিচারে, যিনি এই দুদিনের জীবন লাভ করার পর এই জীবনটা শেষ হয়ে গেলে আমি কোথায় নিত হব, কোথায় যাব, কি করব, আমার নিত্য জীবন কি হবে, এই সম্বন্ধে যারা ভাবনা করছেন না তাদেরকে মহামূর্খ বলা হয়েছে শাস্ত্রীয় বিচারে। আর যারা এই বিচারটা করছেন তাদেরকেই বোধা বলা হয়েছে বাস্তবিক বুদ্ধিমান। ভাগবতজি মহাপুরাণের শুরুতে শুরুতেই আমি প্রথমেই জানিয়ে দিই, সাবধান করে দিই, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ জিকে ভাগবতের প্রারম্ভে এক কথা বলেছিলেন, সেটা আপনারা শুনে রাখুন কান খুলে। সেখানে বলেছেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, এই যে গ্রন্থ দেখছো শ্রীমদ ভাগবতজি মহাপুরাণের, আমি যে তোমাকে কীর্তন করলাম, ভালো করে কান খুলে শুনে রাখো, এই ভাগবতজি মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ এবহি অ্যাফার্মেটিভ। এখানে দৃঢ়ভাবে সংকল্প করে বলা হয়েছে যে তোমাকে যে ভাগবতজি মহাপুরাণ আমি শ্রবণ করালাম বা শ্রবণ করাবো, এটা জেনে রেখো কিন্তু কৃষ্ণ স্বয়ং, এটা কেবল গ্রন্থরূপে রয়েছে, এটা একটা বই তা নয়। যেমন জড়জগতের উদাহরণ দেওয়ার সময় আমি আপনাকে বলেছিলাম, জড়জগতের যত বস্তুর সঙ্গে আপনার পরিচয় হয়েছে প্রারম্ভিকভাবে বস্তুটাকে দেখিয়ে আপনাকে পরিচয় করে দিয়েছে, এটাকে বলো আম, এটাকে আম বলে নাকি? হ্যাঁ, তখন থেকে বাচ্চা শিখে গেল এটাকে ম্যাঙ্গো বলে, ওটাকে নারকেল বলে। এইভাবে একটা একটা বস্তু নির্ণয় করে করে আপনাকে শব্দের দ্বারা আপনার সেই সব বস্তুগুলোর সঙ্গে পরিচয় হয়েছে। অপ্রাকৃত জগতের সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে শব্দ ছাড়া, কি করে এটা মূর্খের মতো আপনি ভাবতে পারবেন? যদি প্রাকৃত জগতের কোনো বস্তুগুলোর পরিচয় আপনার হয়ে থাকে, সেগুলো সমস্ত বস্তুর সঙ্গে, এমনকি যে সমস্ত থিসিস আপনি করেছেন ডক্টরেট করে, থিসিস যদি কেউ সাবমিট করে থাকে সেখানেও প্র্যাকটিক্যাল অ্যানালিসিস করে প্রমাণ করেছে এটা এটা, তাহলে বস্তুর সঙ্গে পরিচয় না হলে আপনার এক্সপিরিয়েন্স থেকে ওই লেখাগুলো বেরোতো না। তাহলে কিন্তু পার্থক্য একটা ভালো করে বোঝবার চেষ্টা করি, এইটা ভাইটাল কথা। এই কথাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক কিছু বুঝে যাবেন। জড়জগতের যেমন আমি এখানে বসে রয়েছি, আম বলে চিৎকার করতে আরম্ভ করলাম, বা রাম বলে চিৎকার করতে আরম্ভ, কোনো এক রাম বলে একটা ব্যক্তিকে জানি, তিনি এখান থেকে এই যে নদী আছে, মহানদী না কি নদী, মহানন্দা নদী, মহানন্দা নদীর ওপারেতে কোনো একটা বাড়িতে থাকেন, আমার সঙ্গে তার পরিচয় আছে, তাকে আমি রাম বলে চিৎকার করলাম, সেই রামবাবু এখান থেকে বুঝতে পারবেন না, কারণ আমি এখান থেকে বললাম, এখান থেকে বললে রামবাবু কোথায় আছে তা, অর্থাৎ আমি রামবাবুকে নামটা উচ্চারণ করে চিৎকার করলাম, কিন্তু রামবাবু বলে কোনো ব্যক্তি এখানে উপস্থিত হলো না, বোঝা গেল? আমি আম বলে চিৎকার করতে আরম্ভ করলাম, আম বলার সঙ্গে সঙ্গে আম বস্তুটা আমার কাছে এলো না, কিন্তু আমার অভিজ্ঞানতায় একটা এক্সপিরিয়েন্স আমার কাজ করছে, দার্শনিক তত্ত্ব, আম বলার সঙ্গে সঙ্গে বুঝলাম হ্যাঁ একটা রসালো ফল ওইটার কথা বলছে, সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো, কিন্তু এই বস্তুটা প্র্যাকটিক্যালি আপনার সামনে এলো না। আমার কথাটা বুঝলেই কিন্তু বোঝে যাবে, এই কথাটা যদি একটু ভালো করে বিচার করে বোঝেন, জড়জগতের যে কোনো ব্যক্তি বা বস্তুকে আপনি ডাকুন চিৎকার করুন, সেই শব্দটা যে ব্যবহার করছেন সেই শব্দটার সঙ্গে সেই সেই বস্তুগুলো স্বয়ং উপস্থিত নেই, বোঝা গেল আমার কথাটা? আম বলে চিৎকার করলে আম শব্দের সঙ্গে আম উপস্থিত হয় না, রামবাবু রামবাবু বলে চিৎকার করলে রামবাবু ওই শব্দের সঙ্গে, যাকে আমি রামবাবু মিন করছি তিনি আসেন না। এইখানেই হলো জড় শব্দের সঙ্গে জড় বস্তুগুলোর পার্থক্য, অর্থাৎ জড় বস্তুগুলোর সঙ্গে জড়জগতের যে নামগুলোর একটা সম্বন্ধ ঘটানো হয়েছে সেটা হচ্ছে আপেক্ষিক সম্বন্ধ ফর দ্য টাইম বিং। কোনো ব্যক্তির নাম রাম দেওয়া হয়েছে, তিনি মরে যাওয়ার পর আবার তাকে পরের জন্মে আবার শ্যাম নাম দেওয়া হতে পারে, এই রাম নামটা তার এই শরীরটা রয়েছে সেই পর্যন্ত। সেরকম এই জগতে যে কোনো বস্তু বা ব্যক্তির নাম বলা হয়েছে আপনার সঙ্গে, নির্ণয় করা হয়েছে, বোঝানো হয়েছে, সেগুলো সব জেনে রাখবেন আপেক্ষিক, এগুলো অ্যাপারেন্ট। কিন্তু বৈষ্ণব জগতে যদি মাধবেন্দু পুরীপাদ যদি চিৎকার করে বলেন হা বৃন্দাবন বলে কাঁদতে আরম্ভ করেন, হা কৃষ্ণ এরকম বলেন, তাহলে ওই চিৎকারের সঙ্গে শ্রীবৃন্দাবন বলার সঙ্গে সঙ্গে বৃন্দাবন স্বয়ং সেই স্থানেতে প্রকট হন। আমার কথাটা আপনার বিশ্বাস হবে না আমি জানি, কিন্তু যেদিন আপনি এই রিয়েলাইজেশনে উন্নীত হবেন তখন বলেন মহারাজ আজ থেকে 20 বছর আগে কথাটা বলে গেছিল, আমি আজকে ভজন করতে করতে এটা অনুভব করলাম। হা কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ স্বয়ং উপস্থিত, কৃষ্ণ সেখানে, এই কৃষ্ণ শব্দটা এবং কৃষ্ণ স্বয়ং এখানে পার্থক্য নেই। কৃষ্ণ যে সাউন্ডটা আমি উচ্চারণ করলো তাও জড়জগতের ব্যক্তি যদি কৃষ্ণ বলে তাহলে হবে না, কেন জড়জগতের ব্যক্তি যে কৃষ্ণ উচ্চারণ করবে তার মধ্যে তার অনুভূতি নাই, কিন্তু যিনি সাধন সিদ্ধ মহাত্মা কৃষ্ণর ভজন করতে করতে এরম অবস্থা উঠেছেন, তিনি যদি কৃষ্ণকে ডাকেন বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন। যার জন্যই নারদজি এই কথাটা বুক বাজিয়ে বুকটাকে ঠুকে বলেছিলেন, মদভক্ত যত্র গায়ন্তি তত্ত্বতিষ্ঠামে নারদ, হে নারদ আমার ভক্ত বাস্তবিক ভক্ত যেখানে হরিনাম কীর্তন করে আমার কথা এবং কীর্তন করে সেখানে স্বয়ং আমি উপস্থিত থাকি, এই কথাটা আপনার বিশ্বাস হবে না। আজ এইখানে যেখানে ভাগবত কথা কীর্তন হচ্ছে এটা কখনোই কোনো ব্যবসায়ী সমিতির একটা মন্দির নয়, এটা এখন বৃন্দাবন, আমি বৃন্দাবন ছাড়া অন্য জায়গায় থাকি না, এই জন্য ভয়ের কিছু নাই, এটা বৃন্দাবন সাক্ষাৎ, কিন্তু আপনাদের অনুভূতি হওয়া দরকার এটা বৃন্দাবন। তাহলে পরীক্ষিত মহারাজের যে কথা দিয়ে আমি শুরু করলাম সেটা 100% সত্য কথা, সেটা কি সত্য না, হে রাজন জেনে রেখো, তুমি কি জেনে রেখো, বলছেন শ্রীমদ ভাগবতী মহাপ্রাণ সাক্ষাৎ কৃষ্ণ এবহি শব্দব্রহ্মরূপে, শব্দব্রহ্মরূপে, শব্দব্রহ্মরূপে সাক্ষাৎ কৃষ্ণ এবহি, কৃষ্ণ শব্দরূপে উপস্থিত থাকতে পারে না, কৃষ্ণ শব্দরূপে উপস্থিত থাকতে পারে কি পারে না, নেই। তাহলে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার কেন বলা হলো, বলা হলো কেন? আচ্ছা ছেড়ে দিন ওই কথা, আপনাদের জীবনে আপনারা দেখেছেন কিনা জানি না, আজ থেকে 100 বছর 60 বছর 70 80 বছর আগে তখনকার দিনে এমন এমন ব্রাহ্মণ ছিল, এমন এমন তেজিয়ান ব্রাহ্মণ আচরণ করত, তার গায়ত্রী জপাতি করত, সেই সব ব্যক্তিগুলো সেই সব ব্রাহ্মণরা যদি হঠাৎ কাউকে অভিশাপ দিয়ে দিত সেটা লেগে যেত, কথাটা আমার মিন করুন, আমি অত দূর যাব না, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, সেই যে চৈতন্য চরিতামৃততে চৈতন্য ভাগবতে এইসব আছে, একটা ব্রাহ্মণ সেখানে গঙ্গা নদীতে গঙ্গাতে স্নান করতে গেছেন, মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ স্নান করতে গেছেন, মহাপ্রভুকে দেখে সেই ব্রাহ্মণটা রেগে গেছেন, গিয়ে বললেন আমি কালকে বারবার তোমার সংকীর্তনে ঢোকবার জন্য চেষ্টা করেছি, তুমি দরজা বন্ধ করে রেখেছো, আমাকে প্রবেশ করতে দাওনি, আমি ঢোকবার জন্য কত চেষ্টা করেছি, আজ তোমাকে গঙ্গায় পেয়েছি, অভিশাপ দেবো, এবং পৈতাটাকে নিয়ে পৈতাটাকে এরম ধরে এরম পৈতাটাকে ছিঁড়ে অভিশাপ করলো, তোমায় অভিশাপ দিলাম তোমার সংসার সুখ হবে না, যাও। চৈতন্য মহাপ্রভু অভিশাপ শুনে হাসতে আরম্ভ করলেন, বলে বাহ সংসার সুখ হবে না, এটাই তো আশীর্বাদ, অভিশাপ দিলে তো ভালো। মহাপ্রভু হাসতে আরম্ভ করলেন, ভালো অভিশাপ দিয়েছে আমাকে, সংসার সুখ হবে না, আমিও তো তাই চাই, সংসার সুখ কী করবো আমি। এইভাবে দেখা যায় সেই ব্রাহ্মণের কথাটা সত্য হয়ে গেছে। আমি ভাগবতে আলোচনা করে দেখাবো, 11 স্কন্ধে 10 স্কন্ধে শেষ হয়ে গিয়ে সেখানে দেখো যদুবংশ তখন ধ্বংস হলো, খালি ব্রাহ্মণের মুখের কথায়, খালি ব্রাহ্মণের মুখের কথায় বলে যা কুলনাশন, কুলনাশন মুসল সৃষ্টি হবে তোর গর্বে। হ্যাঁ কি বলল তাকে, অভিশাপ দিয়ে দিল তোর পেটেতে কুলনাশক মুসল জন্ম হবে। বলবার সঙ্গে সঙ্গে পেটে হাত দিয়ে দেখারি একটা লোহার মুসল পেটের মধ্যে রয়েছে, হায় সর্বনাশ, সে তো কেঁপে উঠেছে, আমি তো ঠাট্টা করতে গেলাম একটা ঋষিমুনির সঙ্গে, ভরদ্রাজ ধৌম্য পরাশর যত ঋষি আছে সমস্ত ঋষিমুনি দ্বারিকাতে সেখানে একটা বাগানের মধ্যে বসেছেন সবাই উদ্যানে, আর সেখানে সেখানে এসে সেই সব এই ছেলেপেলেগুলো যদুবংশের এসে ঠাট্টা করছে তাদের সঙ্গে। আচ্ছা বলুন তো একটা একটা একটা ছেলেকে শাম্বকে মেয়ে ছেলে সাজিয়েছে, সে তার কাপড় দিয়ে পিছে পেটটাকে মোটা করেছে, এসে ঋষিমুনির কাছে ঠাট্টা করছে, ঋষিমুনিবার একটু বলুন তো ভালো করে দেখে এ ছেলে হবে কি মেয়ে হবে, তিনি তো দিব্য দর্শন সাধুগুরু বৈষ্ণব কি আর বোকা নাকি, সে বুঝতে পারছে আমার সঙ্গে এসে ঠাট্টা করছে, এখন রেগে গিয়ে বলে এত বড় সাহস সাধুগুরু বৈষ্ণব ঠাট্টা করে, যা কুলনাশন মুসল হবে এর পেটে, ঠাট্টা করতে এসছে, সঙ্গে সঙ্গে পেটে হাত দিয়ে দেখে আরি রাম রাম রাম রাম, পেলে হাত দিয়ে দেখে সত্যি সত্যি একটা মুসল, এরকম মোটা মুসল, সেই মুসলটাকে প্রসব করলো, এরকম বড় মুসল কুলো পুরো যদুকুলকে নাশ করবে, কাঁপতে কাঁপতে সবাই সুধর্ম সবাই গেল, গিয়ে কাঁপতে কাঁপতে সেখানে গিয়ে বলছে কৃষ্ণের সামনে উগ্রসেন রয়েছে বলরাম রয়েছে সবার সামনে গিয়ে বলছেন, হায় মহারাজ একটা আমাদের একটা ভুল হয়ে গেছে আজকে, কি ভুল হলো তোমাদের কাঁপতে কাঁপতে এসছো, বলে আজকে আমরা সেই সাধুগুরু বৈষ্ণব এসছেন সাধু ওখানে রয়েছে সব ঋষি ঋষিমুনিরা, ওদের সঙ্গে আমরা ঠাট্টা করতে গেছিলাম, এখানে একটা কুলনাশক মুসল সৃষ্টি হয়েছে, এত বড় একটা মুসল, বলছে পুরো যদুবংশকে নাকি ধ্বংস করে দেবে, যে যাদের অবিশ্বাস আছে বলে দূরমশাই তাকে হয় নাকি, একটা মুসল একটা লোহা সে পুরো যদুকুলকে ধ্বংস করবে, কত কোটি কত কোটি যদুকুল জানেন? কৃষ্ণের যে নাতিপুতি ছেলে পেলে ছোট ছোট, তাদেরকে পড়াবার জন্য কতগুলো মাস্টারমশাই ছিল তার সংখ্যা শুনলে সবাই কেঁপে উঠলে লাফিয়ে উঠে যাবে। কৃষ্ণের যে নাতিপুতি এইসব বংশ যদুবংশী যারা ছিল তাদের পড়াবার জন্য কতগুলো মাস্টারমশাই এনগেজ করা ছিল তাদের সংখ্যা শুনলে এরা সব ভয়েতে কেঁপে উঠবে, বলে কি এরা জানে না। এই গণ্ডির মধ্যে কুয়ার ব্যাং বলা হয় না, কুয়ার ব্যাং কুয়ার ব্যাং কুয়ার বাইরে আর কিছু জানে না, কুয়ার ব্যান কুয়ার ভেতরে যা হচ্ছে এটি জানে, এর বাইরে জগৎ আছে তোমরা কিছুই জানো না। তোমরা একটা ছোটোবেলাকার গান শুনেছিলাম শ্রী হেমন্ত মুখোপাধ্যায়, তোমরা কিছুই জানো না এর বাইরে জগৎ আছে তোমরা কিছুই জানো না, ছোটোবেলাকার সেই গানটা শুনেছিলাম, এখন সেটা কাজে লাগছে, সত্যিই তাই। এর বাইরে যে জগৎ আছে, অপ্রাকৃতিক জগৎ, এই জড় জগৎটা কিছু না, এটা কেউ বুঝতে পারছে না, এটা কেউ অনুভব করছে না। ওইখানে কুলনাশক মুসল এবার সবাই মিলে একটা পরামর্শ করলো, বলে কুলনাশক মুসল এই মুসলটা লোহার, এটা পুরো খানদানটাকে বিনাশ করবে। বলে হ্যাঁ এই তো অভিশাপ দিয়েছে। বলে এক কাজ কর, আমরা হচ্ছে বেশি বুদ্ধি, বলে আমাদের বুদ্ধি আছে, বলে এই মুসলটাকে নিয়ে যা সমুদ্রের তীরে, নিয়ে পাথরের ওপর খালি ঘষ, ঘষে ঘষে ঘষে ঘষে ঘষে ঘষে যখন একেবারে জল হয়ে যাবে তখন তখন আমাদের আর চিন্তা নেই, মুসল তো জল হয়ে গেছে, মুসল তো আর মুসল নেই। ওরা জানে না হ্যাঁ যে সেরের ওপর শ্বাসের আছে, ওই যে মুসলটাকে নদীতে ঘষে ঘষে যে জল করে দিল সেই যে লোহার গুঁড়িগুলো সব চলে গেল, সেগুলো গিয়ে এরকাবৃক্ষ হলো। এরকাবৃক্ষ এরকাবৃক্ষ জানেন? এরকাবৃক্ষ জানেন না? একটা এরকাবৃক্ষ পাতা নিয়ে যদি এরা মারা হয় গলাটা কেটে পড়ে যাবে। শুধু ওরকম নয়, আমি যখন ছোট ছিলাম ছোট্ট ক্লাসে পড়ি, হঠাৎ আমাদের যারা জ্যেষ্ঠ তারা একটা খবরের কাগজ থেকে অদ্ভুত কথা বললো। আমি কী কথা মানে শুনলাম, ওদের সঙ্গে শুনে অবাক, বললে কোন একটা জায়গায়, কোন জায়গা আমার মনে নেই, খবরের কাগজে বেরিয়েছিল, বললে একটা মায়ের তিনটে বাচ্চা একই সময় মারা গেল। একই সময় কী করে মারা গেল? বলে মা ছাদের ওপরেতে একটা শিশু বাচ্চাকে একবারে সবে ওই অল্প একবারে ছোট্ট একদম সবে হয়েছে, সে বাচ্চাটাকে গরম জলেতে ছাদের ওপর রোদে দিয়েছিলেন, সেই জলেতে এরকম মোট বড় গামলা ওর মধ্যে বাচ্চাটাকে স্নান করাচ্ছেন, আর নিচেতে দুটো বাচ্চা, একটার বয়স হবে চার পাঁচ হবে, একটা হচ্ছে একটা তিন চার হবে, একটা একটু বড় হবে, দুজনে খেলা করছেন, কালী ঠাকুর কালী ঠাকুর, আমরাও খেলতাম কত, রাম রাম হনুমান হনুমান খেলতাম, নিজেরাই মনে আছে। বলছে সেই বাচ্চা দুটো খেলা করতে করতে বলে এক কাজ কর, কালিমা তো হলো কিন্তু কালীর কাছে বলি না দিলে তো হবে না, কি করা যায় বলতো, বলে এক কাজ কর, তো তুই এক কাজ কর, তুই পাঁটা হ, আমি বলি দিই। হ্যাঁ বলে কী দিয়ে বলি দিবি? বলে কিছু না, আমরা মিথ্যে মিথ্যে মিথ্যে মিথ্যে বলি দেবো, মিথ্যে মিথ্যে বলি দেবো, ওই খড় আছে, খড় আছে, খড়টা নিয়ে আয়, খড় পড়ে রয়েছে, একটা খড় নিয়ে এসছে, নিয়ে এসে ওই বাচ্চাটাকে কাঠগড়ায় দিয়েছে, ওই খড়টা দিয়ে এরম এরম করেছে, এরম করতে করতে পুরো গলাটা কেটে পড়ে, মানে আশ্চর্য, খবরের কাগজে বেরিয়েছে। আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, আমি কত বছর আগে মনে নেই, চল্লিশ বছরও আগে, বলে খড়টার ভেতরে এমন একটা শক্তি ছিল, একটা কড়া খড় ছিল, বাচ্চাটার কচি সে পুরো কেটে পড়ে, ওইটা দেখে যখন রক্ত পড়ছে বড়ো ছেলেটা ঘাবড়ে গেছে, বড়ো ছেলেটা ভয়ে আতঙ্কে বলে ভাইটা মরে গেল, সঙ্গে সঙ্গে লাপালে তো দৌড়ে গিয়ে মায়ের কাছে গেছে, মা তখন কালীমূর্তি ধারণ করে বাচ্চাটার থেকে এগিয়ে আসছে, তুই ভাইটাকে মেরে ফেললি, কিন্তু মাটা কিন্তু মারবে না, কিন্তু অবাক হয়ে গেছে, মানে স্তম এমন হয়ে গেছে বাক্য বলতে পারছে না, যখন এরমভাবে বাচ্চাটাকে এগিয়ে আসছে বাচ্চারা মনে করলো মা এবার আমাকে এমন মারবে মারবে যে আমি শেষ, বাচ্চাটা ছাদের পেছোতে পেছোতে ছাদ থেকে পড়ে মরে গেল। আর এদিকে যে বাচ্চাটাকে ফেলে রেখেছে জলের মধ্যে সেটা খেয়াল নেই, বাচ্চাটা জল খেতে খেতে শিশু বাচ্চাটা মারা গেল, অ্যাট এ টাইম তিনটে বাচ্চা মারা গেল, এটা গেল ভবিতব্য খবরের কাগজে বেরোনো একটা নিউজ থেকে আমি বললাম, আমি অবাক হয়ে গেলাম, এও কি সম্ভব? বলে হ্যাঁ, তাহলে এই সব ঘটনাগুলো আপনারা বিচার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভবিতব্য কাকে বলে, কি অবস্থায় আপনারা রয়েছেন, আপনাদেরকে এই অবস্থা থেকে কোন অবস্থায় উঠবার দরকার আছে। এগুলো যদি বিচার শক্তি আপনাদের থাকে তাহলে এই মনুষ্য জীবন সার্থক হবে। তাহলে পূর্ব জগতের অভিশাপগুলো দেখালাম, এরকাবৃক্ষ, ওই এরকাবৃক্ষ দিয়ে আমরা দেখলাম সেখানে ওই যে প্রবাসখণ্ডে আছে, প্রবাস তীর্থে একে অপরকে এরকার পাতা দিয়ে মারতে মারতে সব শেষ। পুরো যদুবংশ চারজন পাঁচজন মাত্র বেঁচে ছিল, চারজন পাঁচজন মাত্র বেঁচে ছিল লেখা আছে এটা। অর্জুন যখন ফেরত এলেন, আমরা ভাগবতে দেখব যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন, অর্জুন যখন ফেরত এলেন যুধিষ্ঠির মহারাজের কাছে এই বর্ণনাটা পরে করেছিলেন। মাত্র দুই চারজন রয়েছেন, তারা একজন তার মধ্যে বজ্রনাভ, আমি যে কালকে বর্ণনা করেছি ভাগবতের, ও মাতুলালয় ছিল মামার বাড়িতে, ও মরে নাই, আর কয়েকজন বেঁচে ছিল, এছাড়া বাকি সব যদুবংশ পুরো শেষ। তাহলে দেখুন ঋষির অভিশাপে তো সত্য হলো। এমনও আমরা নিজের জীবনে দেখেছি যে একটা গরিব ব্যক্তি খুব আচরণশীল, সেই গরিব ব্যক্তি থেকে তার পাশে যারা রয়েছেন দ্বারা তারা তার ভাই আদি অকারণে তাকে ঠকাল, অকারণ তার জমি জমা সমস্ত কেড়ে নিল অকারণ, সে সরল ব্যক্তি বলে তার মনে যে আঘাতটা লাগলো তার জন্য তাদের সর্বনাশ হয়ে গেল। এক গরিব ব্যক্তি সে তার জমি জায়গা চুরি করলো, করে আবার তাকে জুতো দিয়ে মারছে, উল্টো সেই চুরি করলো, সব কিছু করলো, সব কেড়ে নিল, আবার জুতো খুলে সে সবার সামনে তাকে পেটাচ্ছে। সে কালি এরকম আঙুল তুলে বললো তো শ্বেতকুষ্ঠ হবে যদি আমি সত্যিকার সত্যপথে থেকে থাকি। কতদিনের মধ্যে তার সারা শরীরে শ্বেতকুষ্ঠ হয়ে চোখের সামনে এগুলো দেখা। কাজেই জড়জগৎ যদি এরকম এক্সিলেন্সি এরকম অবাক কাণ্ড হয় তাহলে অপ্রাকৃত জগতের ব্যাপার আপনারা কেন মানবেন না? গুরুপদ পদ্ম ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বাই মহারাজ অনেক আর্টিকেলে তার লেখাই কাজ ছিল, রেখা এবং হরিকথা, সেই বাণী সেবাই তিনি আমাকে দিয়ে গেছেন যদিও আমি অধম। তিনি একটা আর্টিকেল লিখেছিলেন, তার নাম হলো মন্ত্রশক্তি, আর্টিকেলটার নাম হলো মন্ত্রশক্তি, ভক্তি প্রমোদ বাণী বৈভব বলে যে গ্রন্থটা আমি দিল্লি থেকে বের করেছিলাম তাতে দেওয়া আছে এটা। তিনি সেখানে লিখেছিলেন তার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তিনি যে গ্রামে থাকতেন সেই গ্রামেতে একটি বাচ্চাকে সাপে কামড়েছিল, সাপে কামড়ে স্যাপ চলে গেছে, এখন গ্রামের লোক কাঁদতে আরম্ভ করেছে, সমস্ত মা পাগলের মতো কাঁদছে। দূরে ফকির মিয়া বলে কোনো একজন ব্যক্তি তাকে হাতে ধরে আনা হচ্ছে, শিগগিরই ফকির মিয়া তাড়াতাড়ি এসো ওকে সাপ, বাংলা বর্তমানে এটা বাংলাদেশের অন্তর্গত, এটাকে যশোর জেলা কিন্তু বর্তমানে এটা বাংলাদেশে পড়ে গেছে, ওটা ইন্ডিয়ায় ছিল, এটা ভারতেই ছিল, সেই যশোর জেলার অন্তর্গত এই ঘটনা। ফকির মিয়াকে পাশের গ্রাম থেকে নিয়ে আসা হলো, ফকির মিয়া সেই রোগীকে দেখে বললেন কতক্ষণ আগে কামড়েছে, বলে এতক্ষণ আগে, বলে চিন্তা নেই আমি চেষ্টা করছি, দাঁড়াও তিনটে কড়ি নিয়ে এসো, তিনটে কড়ি নিয়ে আসা হলো, কড়ি আপনারা জানেন সি সেল, তিনটে কড়িকে সে বসে বসে কী করলো, মন্ত্র বলল, গুরুপাদ নিজে বলেছে ছোটোবেলা বলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তিনটে কড়িকে মন্ত্র বলে ছেড়ে দিল, তিনটে কড়ি আর উঠতে উঠতে চলে গেল, বললো আশ্চর্য ব্যাপার আমরা কোনোদিন দেখিনি, আশ্চর্য কড়ি তিনটে উড়ে চলে গেল, গিয়ে যেইখানে ওই সাপটা কামড়েছে সেই সাপটাকে এখানে দুটো কড়ি আর এখানে একটা কড়ি তিনটে তিন দিকে কামড়ে সেই সাপটাকে নিয়ে এলো, গুরুপাদ চোখের সামনে দেখা। তিনি 102 বছর বয়সে দেহ রেখেছেন, 102-103 বছরে, 1998 সালে তার আবির্ভাব হয়েছিল, আর 1998 সালে তার আবির্ভাব হয়েছিল, আর কত সালে 2000 সালের পরে তার দেহ রেখেছিলেন। তাহলে এত শতক ধরে তিনি জগৎটাকে রেখেছিলেন, বৃদ্ধ অবস্থায় প্রকট ছিলেন, কৃপা করেছেন আমাকে, সে মহাপুরুষকে দেখলে আমরা অবাক হয়ে যাই, ছবিতে হয়তো দেখবেন এখানে ওরা টাঙিয়েছে। সেখানে বলল গুরুপাদ বলছেন তিনটে করি সাপের সেই সাপটা তিন দিকে কামড়ে এরকম একটা মাথায় একটা দুদিকে সাপটাকে নিয়ে এলো, ঠিক সাপটা যেইখানে ওই বালকটাকে কামড়েছিল সেই ক্ষত সেই জায়গায় মুখ দিয়ে নিজে নিজে সেই বীজগুলোকে তুলল, শরীর থেকে সেই বীজগুলোকে নিজে নিজে তুলল, তুলে ফেলে দিয়ে সাপটা কিছুক্ষণ ক্লান্ত হয়ে গেল, সাপটাকে আর মারা হলো না যেহেতু কাজের কাজ করেছে, কিন্তু বাচ্চাটা বেঁচে গেল। তাহলে জড়জগতের এরকম ধরনের আশ্চর্য আশ্চর্য ঘটনা, এটা কোনো গল্প কথা আমি বলছি না। তাহলে ভাগবতজি মহাপুরাণের মধ্যে যেসব বিষয়গুলো লেখা আছে, যেমন গণপতি দেবতার কথা বললাম, তা বাইরের জগতে যারা তার্কিক ব্যক্তি বল, দূরে সব রেখে দাও সব গেঁজাখুড়ি, একজন এত বড় মোটা গণেশ তারা ছোট ছোট ইঁদুরের মতো বসে রয়েছে, সেই যে গাধা, সেই যে গাধা সে জানতে পারল। সেই যদি তর্ক না করে সাধুগুরু বৈষ্ণবের কাছে আসতো তাহলে তার দর্শনটা বলে দিত। সেই জড় দর্শনের দূর রেখে দাও সব গল্পকথা, এত বড় একটা মোটা গণেশ যারা ছোট্ট ইঁদুরের উপর পড়ে রয়েছে এদেরও গল্পকথা রেখে দাও। তা সবাই তর্কপন্থায় অবলম্বন করে, কাল না পরশুদিন বলেছিলাম, মানুষ যতদিন তর্কপন্থা অবলম্বন করে ততদিন তারা গুরু বৈষ্ণবের দর্শন করতে পারে না, ভগবত রাজ্যে যেতে পারে না। আমি অনেক উচ্চ সমাজে, বড় বড় উচ্চ সমাজে চিৎকার করে বলেছি যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্য অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত জগতের রাজ্যে যেতে গেলে তর্ক বা লজিক্যাল ইন্টারপ্রিটেশন কখনো কাজে লাগে না। এই কথাটা বুঝবেন, অনুভব করবেন যদি, তাহলে এই ভগবত কথা শুনতে বসার দরকার আছে, নচেত কোনো লাভ নেই। আমি আজকে শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণের শুরুতে প্রথমে প্রথম শ্লোকের শুরু করব, এর ব্যাখ্যায় অনেক সময় লাগে, তথাপি আপনাদের কাছে খুব সরলভাবে চেষ্টা করব, অল্প অল্প। কালকেই বাস্তবিক শুরু হবে, কালকে সকালেও যদি আপনারা আসতে পারেন তাহলে আলোচনাগুলো শুনতে পারবেন, আর যদি সকালে না আসে কেবল বিকেলে আসেন তাহলে সকালের আলোচনাগুলো যেহেতু শুনতে পারলেন না আপনাদের জ্ঞানটা অর্ধ জ্ঞান রয়ে যাবে, অর্থাৎ সম্যক সিমিট্রি থাকবে না, পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পারবেন না। সেই জন্য বলছেন প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, জন্মাদস্য যতো অন্ময়াদিতরশ্চার্থে সুসবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্ত যত সূরয়ো তেজো বারিমিদাম যথা বিনিময়ো যত্রোতি সর্গহম মৃষা ধান্যাসেনো নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি যন্মাদস্যো যতো অন্ময়াদিতরশ্চার্থে সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যত সূরয়ো তেজো বারিমিদাম যথা বিনিময়ো যত্রোতি সর্গহম মৃষা ধান্যাসেনো নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি যন্মাদস্যো যতো অন্ময়াদিতরশ্চার্থে সুসবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যত সূরয়ো তেজো বারিমিদাম যথা বিনিময়ো যত্রোতি সর্গহম মৃষা ধান্যাসেনো নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি সত্যম পরম ধীমহি সত্যম পরম ধীমহি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানাচ্ছেন, ব্যাসদেবজি ব্যাসমুনি সমস্ত জড়জগতের সমস্ত মানুষকে আহ্বান করছে, সমস্ত জীবজগৎকে আহ্বান করছে, তোমরা মূর্খের মতো কেন মরছো অকারণে, তোমরা চলে এসো। ব্যাসমুনি ব্যাসদেব গোস্বামী হাত এরাম করে বলছেন তোমরা সব চলে এসো। নিত্যানন্দ বাবু দেখেন হাত এরাম করে রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু সবাই ডাকছেন বদ্ধজীবকে, আমার কাছে চলে এসো, কোথায় মরছো গলায় দড়ি দিয়ে, জড় সংসারে এরকম গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরছো কেন, এগুলো কী আছে ওর মধ্যে, হ্যাঁ ভালোবাসা কী আছে ওগুলো, ভালোবাসা আমরা উদাহরণ দিয়ে কিরম বলেছিলাম সেগুলো আরও আলোচনা করব। আমাদের জড়জগতের এক্সপিরিয়েন্সে, জড়জগতের অভিজ্ঞতায় আমরা দেখতে পাই লায়লা মজনুর ভালোকে, ভালোবাসাটাকে আমরা এক্সিলেন্ট বলি, আর মহাভারতের ভাষায় নল ও দয়মন্তী, নল এবং দয়মন্তী, নল এবং দয়মন্তীর ভালোবাসাটাকে আমরা এক্সিলেন্ট বলি, আর জড়জগতের আমাদের এখানকার হিসাবে আমরা বলি লায়লা মজনুর যে ভালোবাসা এর উপরে আর হয় না। আর বিদেশে যারা আছেন, যারা শেক্সপিয়ারের শেক্সপিয়ারের লেখাপেখা পড়েছেন, তারা এবার বলবেন যে জিম এবং ডেলা, জিম এবং ডেলা এর ওপরে আর ভালোবাসা হয় না, জিম এবং ডেলা এ অপরকে একে অপরকে এমন ভালোবাসত, সেই সব কথা শুনলে আপনাদের চোখে জল আসবে। কিন্তু যদিও ওইসব চোখের জলের কোনো মূল্য নাই, আপনারা চোখের জল ফেলবেন লায়লা মজনুর কথা শুনলে, কিন্তু ওইসব চোখের জলের এক এক বিন্দু বিসর্গ কোনো মূল্য থাকবে না, পেনিলেস। আর অপ্রাকৃত জগতের বস্তুর সঙ্গে যদি আপনাদের ভালোবাসা না হয়, তাহলে এই জড়জগতের ভালোবাসা আপনাদেরকে আস্তে আস্তে গলা টিপে নরকে নিয়ে যাবে। আমি সেগুলো ম্যাথমেটিক্সের মতো অঙ্কের মতো প্রমাণ করে দেবো। অঙ্ক যেমন প্রমাণ করে এখান থেকে এটা হলো, এটা স্যাটিসফাই হলো ওই জায়গা দিয়ে, সব অঙ্কের মতো প্রমাণ করে দেবো। আপনাদের ভালোবাসা আপনাদেরকে গলায় ধরে দেবে। যতক্ষণ না পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পরব্রহ্ম পরাৎপর অখিলেশ্বর পরম সত্যবস্তু, দ্য সিঙ্গেল ট্রুথ, দ্য ইউনিক ট্রুথ, একমাত্র অপ্রাকৃত সত্য একটাই আছে, কৃষ্ণ। কৃষ্ণের সঙ্গে যে পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে টোটাল প্যারাফার্নালিয়া, সেটাকে বলা হয় কৃষ্ণের সঙ্গে এক। কৃষ্ণ মানে কৃষ্ণের ধাম নাম পরিকর বৈশিষ্ট্য সব নিয়ে কৃষ্ণতত্ত্ব। যদি কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের ভক্তের সঙ্গে যদি আপনাদের ভালোবাসা না হয়, তাহলে আমি বলছি আপনাদের ভালোবাসা আস্তে আস্তে গলা টিপে ধীরে ধীরে নরকে নিয়ে যাবে, কোনো কিছু লাভ হবে না। জিম ডেলার ভালোবাসা, লায়লা মজুর ভালোবাসা, নল এবং দয়মতির ভালোবাসা, এটা এক্সিলেন্ট ভালোবাসা, আপনাদের মতো আনপ্যারালাল আনবিটান। কিন্তু শাস্ত্রীয় বিচারে ওই ভালোবাসার মধ্যেও ব্যবিচার লুকিয়ে রয়েছে। বোঝা গেল আমি কী বললাম? আমার কথার মানে বুঝবে না কেউ, সেই বুঝবে যদি এখানে বড় বড় মহাজনরা থাকতেন, তারা এই কথার মানে বুঝতেন। ওদের এই ভালোবাসা এত প্রশংসা পেয়েছে ইতিহাসে, হিস্ট্রিতে, ইতিহাসের এত প্রশংসা পেয়েছে, তথাপি ওই ভালোবাসার মধ্যে বিন্দুমাত্র ব্যবিচারের সম্ভাবনা আছে। ব্যবিচার বললেন কেন? ব্যবিচার এই কারণে বললাম, যখনই ভালোবাসার সেন্টার পয়েন্টটা কৃষ্ণ হচ্ছে না, তখনই সেখানে ব্যবিচার অটোমেটিক্যালি, ইটস অ্যান অটোমেটিক ফ্যাক্টর। যখনই ভালোবাসার কেন্দ্রবিন্দু কৃষ্ণ হলো না, তখনই সেখানে অটোমেটিক্যালি ব্যবিচার চলে আসবেই আসবে, এ কোনো রেহাই নেই। আমি একটু আগে জিওমেট্রি দিয়ে ম্যাথমেটিক্স দিয়ে বুঝিয়েছিলাম, সেন্টার পয়েন্ট একটা রেখে যত সার্কেল কাটবেন, একটা সেন্টার পয়েন্টে কম্পাস দিয়ে যত সার্কেল কাটবেন, সব সার্কেলগুলো খুব সুন্দরভাবে বিন্যস্ত হবে, একে অপরকে ইন্টারসেক্ট করবে না। কিন্তু ওই সেন্টার থেকে যত সার্কেল কেটেছেন আগে, বর্তমানে এক কাজ করুন, ওই সেন্টার পয়েন্টে একটু সরিয়ে নিন, এক চুল সরে নিয়ে আর একটা কম্পাস দিয়ে আর একটা সেন্টার পয়েন্ট করে আরও সার্কেল কাটুন, দেখবেন পূর্বের সার্কেলগুলোর সঙ্গে এর ইন্টারসেক্ট কেটে যাচ্ছে। সেরকম কৃষ্ণকে যদি আপনারা ইউনিভার্সাল একটা সেন্টার পয়েন্ট না রেখে, প্রত্যেকে আলাদা আলাদা জীবনের একটা আলাদা আলাদা কেন্দ্রবিন্দু রাখেন, কোনো দিন যতই বিশ্ব শান্তি পরিষদ, বিশ্ব ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশান প্রতিষ্ঠা হোক, বিশ্বে ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশান প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু তাদের সামনে আমি চিৎকার করে আমি বলি, তোমরা কোনো দিনই বিশ্বে শান্তি আনতে পারবে না, তোমরা বোকা। তোমরা বিশ্ব শান্তি সংস্থা করেছো, কিন্তু বিশ্বতে শান্তি আনতে পারো নি আর কোনো দিন পারবে না। কিন্তু কেন তোমরা যে পদ্ধতিতে এগোচ্ছে টোটালি ফলস, তোমরা যে পদ্ধতিতে বিশ্বতে শান্তি আনতে যাইছো তোমরা পারবে না। তোমাদের বিশ্বশান্তি সংস্থার যিনি চেয়ারম্যান, তার বাড়িতে গিয়ে দেখো তিনি তার ফ্যামিলিতে কি শান্তি আনতে পেরেছেন? বিশ্ব শান্তি সংস্থার ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশনের যিনি চেয়ারম্যান হয়েছেন, আমি একটা কোশ্চেন করছি, তিনি তো ওয়ার্ল্ডের শান্তির জন্য ব্যস্ত হয়ে পড়লেন, আমার তার কাছে একটা প্রশ্ন, আপনার বাড়িতে যে ছোট্ট ফ্যামিলি তাতে আপনি শান্তি আনতে পেরেছেন কি? ফার্স্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন বিফোর ইউ। যিনি নিজের ফ্যামিলির মধ্যে ছোট্ট একটা সংসারে শান্তি আনতে পারলেন না, হাউ ইজ দ্যাট পসিবল হি ক্যান ব্রিং পিস পাওয়ার হোল ইউনিভার্স, ফর দ্য হোল ইউনিভার্সের জন্য তিনি শান্তি আনবেন? সমস্ত মূর্খের কথা। চৈতন্য মহাপ্রভুর যদি বিচার, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যতক্ষণ গ্রহণ করবেন না, সারা বিশ্বেতে কোনো দিন শান্তি আসবে না, কোনো দিন কোটি জন্মে আসবে না। আর চৈতন্য মহাপ্রভুর দর্শন আলোচনা করুন, তাহলে আমার কাছে এসে আপনি বলতে বিশ্বাস বাধ্য হবেন যে হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর কথা যদি মানে কেউ, তাহলে বিশ্বেতে এক্ষুনি শান্তি আসবে। যদি পৃথিবীর সমস্ত লোক চৈতন্য মহাপ্রভুর কথা এক্ষুনি মানে, বিশ্বে শান্তি চলে আসবে। আপনাদের এই ছোট্ট ফ্যামিলিতে আপনাদের কথা মানে না, কেন মানে না? কেন প্রত্যেকের সেন্টার পয়েন্ট আলাদা, মেয়েটা থাকে একটা আলাদা দ্বীপে, ছেলেটা থাকে একটা আলাদা আয়াসল্যান্ড, আয়াসল্যান্ড আলাদা দ্বীপে, মাটা থেকে একটা আলাদা দ্বীপে, বাবাটা তো সব একটা সোশ্যাল কন্ট্যাক্ট করেছে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, এটা আমাদের বাচ্চা, ইটস অ্যান সোশ্যাল কন্ট্র্যাক্ট, এটা তো সোশ্যাল একটা চুক্তি। কিন্তু বাস্তবিক পক্ষে কেউ কাউর অন্তর থেকে ভালোবাসে না, হয় না। আর তাদের নৈতিক চরিত্র এমন নয় যে যে কথাটা বলবে অপরে মারবে। এই কথাটা বলতে গিয়েই এক কিছুদিন মধ্যে রথযাত্রায় একটা গ্রন্থ বেরোবে, সেটার নাম হলো দ্য হাইলাইটস, হাইলাইটস অফ দ্য অরিজিনাল বুক চেতনা কা জাগরণ, চেতনার জাগরণের হাইলাইটস বলে একটা বুক, তাতে হিন্দি এবং ইংরেজি মেশান, শেষের আর্টিকেলগুলো পড়লে বুঝতে পারবেন সেখানে কিরমভাবে বলা আছে। বলে যদি আপনি নিজেকে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক বলে মনে করেন, আমি এখানে বসে বসে প্রমাণ করে দেবো আপনার ধারণা হলো ভুল, আপনি স্বাধীন নয়। আপনি কি করে স্বাধীন হলেন? আপনার সমস্ত সময় আপনাকে অনেক কিছু অনুশাসনে থাকতে হচ্ছে, আপনার কথা সংসারের লোকই মানছে না, ভেতরের লোক, আপনি স্বাধীন কি করে হলেন? স্বাধীন নয়, আমি প্রমাণ করে দেব। কিন্তু স্বাধীন কখন হবেন? একটা উদাহরণ দিই, ছোট উদাহরণ, সেটা বুঝতে পারবে। আপনাদের মধ্যে কেউ একজন অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে একটা সুন্দরী মেয়েকে তুলে এনেছে, বোঝা গেল কোনো মানে ভালোবাসা হয়ে গেছে, অত্যন্ত গরিব ফ্যামিলি, তারা দুবেলা খেতে পায় না, কোনো মতে বাসন কোষণও নেই, কোনো মতে জীবনযাপন করে। এরকম ঘটনা প্র্যাকটিক্যালি হয়েছে, শিশির কুমার বলে নাম শুনেছেন, তার ফ্যামিলিতে এক বংশধর একজন করেছিলেন। গ্রামে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় দেখছি জল তুলছে একটা জলাশয়, ওই মেয়েটাকে দেখে হঠাৎ অন্বেষণ করলেন যে এর পিতাকে, বলে ওই চাষি হচ্ছে এর পিতা। তিনি তাকে গিয়ে বললেন, আপনার কন্যাটাকে যদি আমি নিয়ে যাই, যে আমার এর সঙ্গে বিবাহ দিই, বলে আমার তো পড়াশোনা নেই, বলে সেগুলো আমরা করেই নেব। শুধু মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল, সেখানে পড়াশোনা শেখালো, সব করালো, আশ্চর্য কথা। আমি যে উদাহরণটা আপনাদের সামনে দিচ্ছি সেটা এত এক্সিলেন্ট, আপনার মাথাটা ঘুরে যান। আমার কী উদাহরণটা দিতে চাইছি সেটা বোঝবার চেষ্টা করুন। বলে ওই রকম একটা ধনী ফ্যামিলি, ধনী ফ্যামিলি, কোটি কোটি টাকার মালিক, সো ওই রকম গরিব মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল, তুলে নিয়ে চলে গেলে তাদের মধ্যে বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে তার দাম্পত্য জীবন হলো, তাদের মধ্যে প্রেম হলো, জড়জগতের প্রেম, অপ্রাকৃত প্রেম নয়, ভালোবাসা হলো, প্রচুর ভালোবাসা, একে অপরকে ছাড়া থাকতে পারে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এখন এই যে স্বামীটা ওই যে গরিব ঘরের মেয়েটাকে যে নিয়ে এসছে, তার সঙ্গে যে ভালোবাসা হয়েছে, এত প্রেমে একেবারে কাঁটালের আটা, কাঁটালের আটা হয়ে গেল, পীড়িতের কাঁটালের আটা, এখন যদি স্বামীটাকে বলা হয় ওটা তো গরিব ঘরের মেয়ে, ওটা তো আলাদা, তখন কি সে মানবে? এখন এই স্বামীটা কোনো মতেই বলবে না তুমি গরিব ঘরে। সেই মেয়েটা ভালোবাসার দ্বারা স্বামীর দেহ মন সমস্ত সত্তা জুড়ে সমস্ত যার প্রপার্টি আছে সমস্তর মালিক অংশীদারি হয়ে গেল, স্বামীও মালিক, স্ত্রীও মালিক, স্ত্রীকে ফেলতে পারবে না। তাহলে যত প্রপার্টি ছিল সেই প্রপার্টির মালিক এবং স্ত্রীও, আর তাহলে এই বাচ্চা, এই কন্যাটাকে তুমি এখন গরিব বলতে পারো না, কেন সে ধনী হয়ে গেছে। এখন ধনী স্বামীর সঙ্গে কী করে হলো? বলে ওই ধনী স্বামী, ধনী স্বামীর সঙ্গে বিবাহ হয়েছে, তার সঙ্গে প্রীতি হয়েছে, ভালোবাসা। তাহলে আর যদি প্রীতি ভালোবাসা থাকে তাহলে সমস্ত প্রপার্টির মালিক হয়ে গেল ওই স্ত্রী, তাই কি না? সেরকম কৃষ্ণ হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, এই হোল ইউনিভার্সের মালিক। কৃষ্ণের সঙ্গে যদি আপনার ভালোবাসা হয়ে যায় তাহলে তখন আপনি বাস্তবিক স্বাধীন হবেন, লিবার্টি লাভ করবেন, বাস্তবিক শান্তি তখন আপনার তখন আসবে, আপনাকে আর কেউ কোনো জগতের কেউ বিরক্ত করতে পারবে না, কেন তখন আপনি অরিজিনালি শান্তি, কেন অনন্ত ব্রহ্মাণ্ডের প্রপার্টির মালিক যিনি কৃষ্ণ, তার লাইসেন্স আপনি পেয়ে গেছেন, এবার আপনাকে কে আটকায়? সেই জন্য সাধুগুরু বৈষ্ণব জগতের কাউকে ভয় পায় না, যে তাদের বিরুদ্ধে যাবে সে ধ্বংসপ্রাপ্ত হবে, তার কিচ্ছু হবে না, কাজকলা। সেই জন্য আজকে জন্মাদর্শের শ্লোকের ব্যাখ্যাটা আমি বিশেষভাবে কালকের জন্যই তুলে রাখবো, বিশেষ ব্যাখ্যা আজকে অল্পের উপর করব, কেন এটাই হলো ভাগবতের প্রাণ। এই জন্মাদর্শ প্রথম শ্লোকের মধ্যেই ভাগবতের 18,000 শ্লোক লুকিয়ে রয়েছে, এর যদি বাস্তবিক ব্যাখ্যা না হয় তাহলে কিন্তু আপনারা আনন্দ পাবেন না, অনুভব করতে পারবেন না। সেখানে আমি এই শ্লোকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি কালকে করব, অনুভবের সঙ্গে আপনারা শুনবেন। এখানে এই যে ব্যাসদেবজি গোস্বামী, অর্থাৎ আমাদের প্রভুপাদ বলছেন ব্যাসমুনি, প্রথম শ্লোকেই ভাগবতের সবাই সমগ্র জগৎকে আহ্বান করছেন, তোমরা কেন গলায় দড়ি দিচ্ছ, তোমরা আসো, তোমরা আমার কাছে আসো, চলো আসো, আমরা একই সঙ্গে ওই পরম সত্যবস্তুটা ধ্যান করি। এই পরম সত্যবস্তুটা যেটা কোনো দিন চেঞ্জেবল নয়, সেই পরম সত্যবস্তুটা ধ্যান করি। আসো, তোমরা এসো, কি করছো তোমরা, তোমরা কি করছো, সময় নষ্ট করছো, এসো আমার কাছে, আমরা সবাই মিলে ওই পরম সত্যবস্তুটা ধ্যান করি। আমিও সেই ব্যাসদেবজির আনুগত্যে আপনাদের সমাজ সবার চরণে এই প্রার্থনা রাখছি, আপনারা সবাই মিলে আসুন, আমি আপনাদের থেকে কোনো স্বার্থ উদ্ধার করে নেব না, কথা দিচ্ছি। আপনারা এই অপ্রাকৃত সত্যবস্তু ধ্যান করুন, ধ্যানটা কী প্রসিডিওরে করবেন, এই এই যে এখানে দেখছেন এই যে জন্মাদর্শ শ্লোক বলা হলো, এর মধ্যে গায়ত্রী লুকিয়ে রয়েছে, সত্যম পরম ধীমহি ধীমহি, এটা হচ্ছে বহুবচন, যারা সংস্কৃত পড়েছেন তারা জানেন, যদি এক বচন থাকতো, হ্যাঁ ধ্যায়েম, এখানে বলছেন বহুবচন ধীমহি, মানে তাহলে বিশ্বের সবাইকে ডাকছেন, সবাইকে এসো, আর সত্যম পরম ধীমহি এই ধ্যান করি। এটা যারা ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব লাভ করেছেন কিনা জানি না, হয়তো পৈতে নিয়েছেন, যাই হোক তাও সত্য, সেই পৈতে নেওয়ার সময় আপনাকে যে গায়ত্রী দেওয়া হয়েছিল সেই গায়ত্রী মন্ত্রটা কি জপ করে কিনা, যদি গায়ত্রী মন্ত্রটা বাস্তব জায়গা থেকে লাভ করে থাকে, খালি গায়ত্রীর কথা বলছি, আমি মহামন্ত্র আদি লাভ করেনি এখনও, খালি ব্রাহ্মণ বংশ বলে লোকে দাবি করে, কিন্তু ব্রাহ্মণ বংশ এভাবে হয় না, বলছে সাত আট পিঁড়ি যাবৎ যদি ব্রাহ্মণত্ব বজায় থাকে, মনুসংহিতায় বলা হয়েছে সাত আট পুরুষ যাবৎ, সাত আট পিঁড়ি, পিঁড়ি বোঝেন হিন্দিতে বলে, সাত আট পুরুষ যাবৎ যদি কেউ ব্রাহ্মণত্ব বজায় রাখে, তাহলে তার পরবর্তী সন্তান ব্রাহ্মণ হলেও হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু তাও মেনে নেওয়া যায় ব্রাহ্মণ হতে পারে। কিন্তু যারা ব্রাহ্মণত্বের কিছুই মানছে না, নামে মুখার্জি, নামে চট্টোপাধ্যায় ইত্যাদি নাম নিয়ে যে ব্যবিচার অত্যাচার করছেন, মদ্য মাংস সব ব্যবিচার সব করছেন, ভাই আমরা ব্রাহ্মণ, আর গায়ত্রীটাও করেন, কোনো আচার হোষ্ঠ নেই, এমনকি লঘু সংখ্যা করে হাতে পায়ে জলও দেন, তাদের ব্রাহ্মণত্ব কী করে সিদ্ধ হবে, প্রমাণ করো তুমি ব্রাহ্মণ, পারবেই না, তোমাদের সুতোটাই। ওই জন্য ভাগবতে বলা হয়েছে বিপ্রত্যে সূত্র মেয়েবাহী, ভাগবতে রসিকতা করে পরিষ্কার জানিয়ে দিয়েছে, কলৌ নৃণাম জন্মাদয়ো, কলৌ কলিতে নৃণাম মানুষের জন্য কি হবে, জন্ম আদি যা কিছু আছে এই সমস্ত কিছু বড় বংশে হলে বিশাল নাম, এইসব আলোচনা আমি করবো ভাগবতের আলোচনার মাঝখানে, ভাগবতেরই আলোচনা এগর। আর যদি দেখা যায় সেখানে বিপ্রত্যে আর ব্রাহ্মণত্ব কার হবে, বলে এই পৈতেটাকে দেখি, এই তো দেখুন আমি ব্রাহ্মণ, বিপ্রত্যে সূত্রমেবহি, ব্রাহ্মণত্ব প্রমাণ করার জন্য খালি সুতোটাকে দেখে দেয়, দেখো না আমারও ব্রাহ্মণ, এই সুতো আছে। আমরা বৃন্দাবনেতে আমাদের ব্রজবাসীদের সঙ্গে আমার দীর্ঘদিন সেখানেই আমার বাস, এখনও আমি মানুষে সেখানেই থাকি, সেখানে ব্রজবাসীদের সঙ্গে ঠাট্টা করে বলি, এ তু ক্যা ব্রাহ্মণ হ্যাঁ কি বারো মন হ্যাঁ, তুই কি বারো মন নাকি ব্রাহ্মণ, বলে মহারাজ আমি ব্রাহ্মণ হ্যাঁ, তুই দেখা ব্রাহ্মণ প্রমাণ করতে পারবি না, নিয়ম আচার মানলে ব্রাহ্মণ হয়। যতক্ষণ পর্যন্ত সেই গায়ত্রী মন্ত্রের বাস্তবিক অর্থ না জানবে, যতক্ষণ পর্যন্ত সেগুলোকে অনুশীলন না করবে, কেবল গায়ত্রী মা, কেবল গায়ত্রী মন্ত্রের এই যে উপদেশ, এই মন্ত্র, এর যা পাওয়ার আছে, কেউ কেউ যদি গায়ত্রী মন্ত্রকে সঠিকভাবে জপ করে অরুণোদয় পূর্বে, মায়েরা পারবে না, মায়েদের জন্য এই মন্ত্র নয়, তারা আবার যদি পরজন্মে পুরুষ ধর্ম পুরুষ দেহ লাভ করে তারা পারবেন, ব্রহ্মগায়ত্রী ওদের জন্য নয়। এগুলো কারণ আছে, কেন এর কোনো ডিসপ্যারিটি এই যে বলা হয় এটা কোনো স্বার্থপরতা নয়, কারণ আছে, এগুলো পরে আপনাদের সব জানতে পারবেন যখন আপনারা হরিকথা শুনবেন। দেহ ধর্ম তাদের এমনই বিবশ করে দেবে, করতে দেবে না, বাধা আসবে, সেই জন্য দেয়া হয় না। সেই জন্য ব্রহ্মগায়ত্রী যদি একই আসনে পূর্বমুখে বসে অরুণোদয়ের পূর্বে বছরের পর বছর করতে থাকেন, কিছুদিনের মধ্যে আপনি একটা দেন মহাশক্তি আপনার মধ্যে আসছে, নিজেই ফিয়াল করবেন, কিন্তু করতে পারবেন কি না, বর্তমান যে অবস্থা তাতে আপনি পারবেন না। প্রথম আপনাকে সাধুসঙ্গ করতে হবে, মনকে কি করে বশীভূত করা যায় সেই সব শিক্ষা করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ, তারপরে আপনি এক আসনে বসে এই সব মন্ত্র জপ করতে পারবেন, মহামন্ত্র করতে পারবেন, এই সব মন্ত্র আপনার সঙ্গে কথা বলবে, কথা বলবে। একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কলকাতায় যে প্রেসে আমি কাজ করি, সে কম্পিউটারটা সারাতে এসেছিল। ব্রাহ্মণ, সে ভালো ছেলে, সরল। সে ব্রাহ্মণত্ব কিছু মানে না, মানতে পারে না, কিন্তু সরলতা আছে, খুব ভালো ছেলে, কি মুখার্জি নাকি। সে আমার সঙ্গে গল্প করতে করতে আমাকে খুব ভালো লাগলো। মহারাজ বলছে, মহারাজ আমি, আমার নেশা ছিল, আমি ওঙ্কার মন্ত্রটাকে, ওঙ্কার ওম এই অক্ষরটাকে আমি সুন্দরভাবে দেয়ালেতে রেখে আমি বেশ কিছুদিন করেছিলাম। একদিন কি হলো, আমি পলতে যা, এই এখানে আমি এ দাঁড়িয়ে রেখেছি, কী বলে একটা ক্যান্ডেল, একটা মোমবাতি, আমি ওই মন্ত্রটাকে, ওমকার মন্ত্রটাকে ধ্যান করছি। ওমকার মন্ত্রটা সাধারণ কিছু না, সৃষ্টির বীজ, গোমাতার বইটা অবশ্যই পড়বেন, আশ্চর্য লাগবে, তার মধ্যে শব্দব্রহ্মের যা বিচার দেয়া আছে, পাগল হয়ে যাবে লোকে আনন্দে। সেইখানে বলছে ওঙ্কার মন্ত্রটা হঠাৎ আমি ধ্যান করছি, আমার খুব ধ্যান লাগতো, খুব ভালো লাগতো, হঠাৎ একদিন চোখটা একটু খুলে দেখি সেই ক্যান্ডেলটা উল্টে গেছে, চারিদিকে সব জ্বলছে আগুন। সেদিন থেকে ভয় পেয়ে গেছি, আমি আর জপ করি না, আমি না, আপনি একটা বোকা। বুঝে ওই যে ক্যান্ডেলটা কী করে উল্টালো, উল্টাবার সম্ভাবনা নেই, উল্টে সব আমার ওখানে কাপড় চোপড় যা আছে কাগজপত্র পুড়ছে। সেদিন আমি ভয় পেয়ে গেছি, আমি বললাম কিছু বোধহয় ভুল ফুল হলো, না আমি আর জপ করি না। আমি বললাম আপনি একটা বোকা, এই ওমকার মহামন্ত্রটা যদি আপনি সঠিক গুরু বৈষ্ণবের কাছে বুঝে নিয়ে, ওমকারের যে ব্যাহিত্রী ও অ উ ম ওম, এই যে এর যে ভাগ, এই যে প্রত্যেকটা সিলেবল, এই যে একটা একটা অক্ষরের ব্যাখ্যা যদি অনুভব করতেন, করে যদি করতেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি সমস্ত বীজ এর মধ্যে, ভালো হতো। আপনি নিজে নিজে পোদ্দারি করতে গেছেন, গীতাতেও বলা হয়েছে ওমিতি একাক্ষরম ইত্যাদি শ্লোক রয়েছে। যাই হোক, আজকে আর বেশি বাড়াবো না, কেবল এই পর্যন্ত আপনারা শুনে রাখুন। আজকে খালি আমার এত যে প্রচেষ্টা রইল অকাতরে ভেতরটাকে ফাটিয়ে দিয়ে, খালি আমার ইচ্ছে করছে আপনাদেরকে ভাগবতের কৃপা পাইয়ে দেওয়ার জন্য। যেমন রাধারানী জগৎবাসীকে কৃপা পাইয়ে দেওয়ার জন্য নিজেকে নিঃশেষ করেছেন, ঠিক যেমনভাবে বিষ্ণুপ্রিয়া দেবী নিজেকে নিঃশেষ করে জগৎবাসীকে গৌরাঙ্গ মহাপ্রভুকে দান করেছেন, জগৎবাসীর কাছে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিলিয়ে দিয়েছেন, বিষ্ণুপ্রিয়ার অবদান আপনারা কোনো দিনই বুঝতে পারবেন না, অনুভব করতে। বিষ্ণুপ্রিয়া বই বেরিয়েছে, সেই সব যদি আপনারা আলোচনা করেন, এতদিন ধরে যত গন্তব্যী সব মঠেই দেওয়া হয়ে গেছে, এরা এইবারে জোর জবরদস্তি করেছে, আপনার কথা শুনব না, আমি মঠে দান করে দিই, কোনোদিন কোন মঠ থেকে পয়সাও নিই না, এরা জানেন সব, দেবানন্দ করে সব মঠে, এইবারে এরা জেদ ধরেছে, আপনার কথা শুনবো না, এখন এটা নিরপেক্ষ জায়গা, এটা একটা একটা মার্কেটের একটা জায়গায় আপনি আলোচনা করছেন, গ্রন্থগুলো আমরা রাখবো, যার সামর্থ্য নেই সে নিয়ে যাবে, স্যার নেমত্ব নেই কিছু এ করবে, গ্রন্থ সেবা লাগবে, এইবারে নিয়ে এসছে ডিভিডি এবং এগুলো তো জানেন ওরা তো। যাই হোক, এগুলোর মধ্যে আছে কিছু কিছু, সবাই পাবেন না, হয়তো অল্প অল্প এনেছে, বেদান্তের ব্যাখ্যার উপরে, চৈতন্য মহাপুরুষ সার্বভৌমের, এগুলো পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার মধ্যে থেকে ভাবনা পুরো বলতে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত আমার আপনাদের সঙ্গে এই যে কথার বিনিময় হলো, এর মধ্যে আমার তীব্র আকাঙ্ক্ষা থাকলো যাতে জড় ভাবনাটাকে একটু ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে হৃদয়টা একটু নির্মল করে কাল থেকে বাস্তবিক ভাগবত কথার গুরু রহস্য শোনবার জন্য যদি আমি আপনাদের ডুবিয়ে দিতে পারি, তাহলে আমি বুঝবো শ্রীশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, শ্রীশিল পরমপূজা কেশব গোস্বামী মহারাজ, শ্রীশিল বামন গোস্বামী মহারাজের কৃপা পেয়েছি, তা নাহলে আমি বলতে পারবো না। লজ্জার সঙ্গে এখান থেকে বিদায় নেব, এবং যেদিন শেষ হবে সেদিনই আমি চলে যাব, আর পুরো মাস মৌন রয়েছি, কারোর সঙ্গে কথা বলবো না, যে কোনো ধান্দা তারও নাই, পুরো মাস মৌন থাকবো। যেদিন হরিকথা শেষ হবে সেদিন বিকেল চারটায় আমি চেন্দরে চলে যাব, ষোলো তারিখ শেষ হবে, ষোলো তারিখ চলে যাব। তাই আপনাদের সঙ্গে কোনো ধান্দা করতে এসেছি এটাও আপনারা অপমান করতে পারবেন না, খালি আপনারা কৃপা করবেন ভগবানের কাছে প্রার্থনা করে, যে আপনাদের কাছে এই সব কথার যেন গুরু রহস্য বিজ্ঞানভিত্তিকভাবে যেন ব্যাখ্যা করতে পারি, যেন স্ফূর্তি হয়। সকালবেলা দুঃখের সঙ্গে বলেছিলাম যে পরিবেশ যেতে আমার স্ফূর্তি হচ্ছে না, বন্ধ করে মনের দুঃখে চলে গেলাম। যাই হোক, আজকে এই শ্লোক দিয়ে আমি আজকে শেষ করব, আরতির সময় হয়ে গেল, আপনারা সবাই মিলে একসঙ্গে বলুন, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনম তং নমামি হরিম পরম বাঞ্ছা কল্পতরু বসে কে পাসিন্ধু ব্যবচ পতিতানং পাবনে ভবিষ্যৎ ভ্যো নমঃ।